মানবের প্রধান আকর্ষণ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশপূর্ণ হদীব হদীবুল ইসলাম হযরতুল আলাম মাওলানা নুরুল ইসলাম হদীবুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া হাফিজাহু রব্বুনা জোহরান বিল ইসলাম ওয়াল মুসলিমিন। আমি হযরতকে তাহার মূল্যবান সন্দেহ পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. حضرات العلماء الكرام সম্মানিত সুধী সমাজ, চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সুলভবহর মাদ্রাসার বার্ষিক সম্মেলন উপলক্ষে আজকে আমরা এই মুবারক মহাসমাবেশে সমবেত হয়েছি। মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে আলেম রূপে গড়ে তোলা হয়। আর আলেমদের সাথে সর্বস্তরের মুসলমানের একটা সুসম্পর্কের কারণে মুসলমানদের মধ্যে মুসলমানই রক্ষা হয়। মুসলমানের সম্পর্ক আলেমদের থেকে ছিন্ন হয়ে গেলে কোন অবস্থায় মুসলমানের মুসলমানই রক্ষা হওয়ার উপায় নেই। আর মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেলে আলেম উৎপাদনের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। সুতরাং মাদ্রাসাকে অভিযুক্ত করে তা বন্ধ করে দেওয়ার পায়তারার মানেই হল দুনিয়াতে যেন ইসলাম ধর্মাবলম্বী টিকে থাকতে না পারে। এই গভীর ষড়যন্ত্র নিয়েই মাদ্রাসা শিক্ষিতদেরকে বোমাবাজি এবং সন্ত্রাসের সাথে সম্পৃক্ত করার অপচেষ্টা চলেছে আজ বর্তমান। অথচ এ পর্যন্ত যে সমস্ত সন্ত্রাসী বোমাবাজ গ্রেফতার হয়েছে তাদের ছবি আসে নাই পত্রপত্রিকায়, এদের বেশিরভাগ আলেম নাকি, বেশিরভাগ তো আলেম নয়, এদের বেশিরভাগ টুপিওয়ালা দাড়িওয়ালা নাকি, এদের বেশিরভাগ তো টুপিওয়ালা দাড়িওয়ালা নয়। সুতরাং বেশিরভাগের অবস্থাটা পাশ কেটে এক দুজন টুপিওয়ালা দাড়িওয়ালাকে কেন্দ্র করে গোটা বোমাবাজি আর সন্ত্রাসটাকে আলেমদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আমি জিজ্ঞাসা করি, নেত্রকোনার যাদব দাস নামের যে সন্ত্রাসী ধরা পড়ল সে কোন মাদ্রাসায় পড়নেওয়ালা, সে কেমন আলেম, সে কি মুসলমান? তাহলে কোন একটা সম্প্রদায়ের একটা ব্যক্তিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরতে পারলে গোটা সম্প্রদায় যদি অভিযুক্ত হয় তাহলে একটা হিন্দু যে হাতে নাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ল, এখন কি বাংলাদেশের গোটা হিন্দুরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত হয় না? মাদ্রাসায় পড়নেওয়ালা পড়ানেওয়ালা এক দুইটা লোক অগত্যা যদি ধরা পড়ে আর এ কারণেই যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রশ্ন আসে, ডক্টর আসাদুল্লাহ গালিব কোন মাদ্রাসার শিক্ষক ছিল? মাদ্রাসার শিক্ষক ছিল না, ভার্সিটির শিক্ষক? তাহলে তোমাদের যুক্তি মতো এখন ভার্সিটিগুলি বন্ধ করে দেওয়ার প্রশ্ন আসে না? এই ধরনের কুযুক্তি কোন আলেমদের কাছে নাই, এই ধরনের কুযুক্তি কোন বিবেকবানদের কাছে থাকতে পারে না। ভার্সিটির শিক্ষক হলেও আসাদুল্লাহ গালিব একটা ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম নয়। একটা ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে গ্রেফতার হলে তার কারণে সারা বাংলাদেশের সমস্ত ভার্সিটি বন্ধ করে দেওয়ার প্রশ্ন একান্ত মূর্খতা আর গোয়ার তুমি ছাড়া আর কিছু নয়। এই আসাদুল্লাহ গালিব কোন কওমি মাদ্রাসায় পড়ুয়া নয়, আসাদুল্লাহ গালিব আলিয়া মাদ্রাসায় পড়ুয়া, শেখ আব্দুর রহমান আলিয়া মাদ্রাসায় পড়ুয়া। কাজেই কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেনওয়ালা এক দুইটা ব্যক্তি সন্ত্রাসে জড়িত ধরা পড়লেই যদি ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়ার প্রশ্ন আসে তাহলে শেখ আব্দুর রহমান আর আসাদুল্লাহ গালিব আলিয়া মাদ্রাসায় পড়ুয়া এরা যে সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ল এখন কোন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রশ্ন আসবে? এই ধরনের কুযুক্তি আমাদের কাছে নাই, এটা কোন যুক্তি হতে পারে না কুযুক্তি ছাড়া। একটা যাদব দাসের কারণে যেমন সমস্ত হিন্দুদেরকে খতম করে দেওয়ার যুক্তি হতে পারে না, একটা আসাদুল্লাহ গালিবের কারণে যেমন সমস্ত ভার্সিটি বন্ধ করে দেওয়া কোন যুক্তি হতে পারে না, একটা শেখ আব্দুর রহমানের কারণে যেমন সারা দেশের সমস্ত আলিয়া মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কোন যুক্তি নাই, ঠিক তেমনি ভাবে এক দুইটা টুপিওয়ালা দাড়িওয়ালা ধরা পড়লে এতে গোটা সমস্ত দেশের আলেমদেরকে অভিযোগে অভিযুক্ত করার কোন যুক্তি নাই। বাকি রইল টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে যারা হুঙ্কার সারে, আর সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যারা সন্ত্রাসী আটকা দিতে চায়, এদেরও একটু পরিচয় নেওয়া দরকার। এরা কারা? দাড়িওয়ালা দেখলেই যাদের গায়ে জ্বালা হয়, মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই যাদের অন্তরে জ্বালার সৃষ্টি হয়, এরা কারা এদেরকে চিনে নেওয়া দরকার। সমস্ত উপমহাদেশের সকল কওমি মাদ্রাসার প্রধান ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসার অতি সাম্প্রতিক কালের একজন কিছু সন্তান মাওলানা ইয়াসির নদীম, তিনি একটা বর্তমান বিশ্বের পরিস্থিতির প্রেক্ষিতে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন। গ্রন্থটার নাম গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। গ্লোবালাইজেশন শব্দটা ইংরেজি, আওয়ার শব্দটা উর্দু, ইসলাম শব্দটা আরবি। গ্লোবালাইজেশনের আরবি অনুবাদ হল আউলামা, ফার্সি অনুবাদ হল আলমগিরিয়ত, বাংলা অনুবাদ হল বিশ্বায়ন। সারাটা বিশ্বকে যে সমস্ত কুচক্রীরা নিজের হাতের মুঠোয় আনার অপচেষ্টায় লিপ্ত, তাদের অশুভ কার্যকলাপের ফিরিস্তি ইনি এই ভদ্রলোক তার এই মহামূল্যবান গ্রন্থে তুলে ধরেছেন। সেই গ্লোবালাইজেশন আর ইসলাম গ্রন্থে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দেওয়া হয়েছে। বুশ তার বক্তৃতার এক পর্যায়ে বলে, সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। বুশের বক্তব্য বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে নবীর সুন্নত দাড়ির সবচেয়ে বড় দুশ্মনকে, যে ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায়, এর চেয়ে বড় দুশ্মন দাড়ির বিরুদ্ধে কি আরো কেউ হতে পারে? সুতরাং দাড়ি দেখলে যাদের অন্তরে জ্বালা হয়, এরা কার দালাল? এই কথাটাও কি বাংলাদেশের মুসলমানের বুঝতে অসুবিধা হয়? সুতরাং দাড়িওয়ালাদেরকে সন্ত্রাস এবং বোমাবাজির সাথে জড়িয়ে দেওয়ার জন্য যারা যারা অপচেষ্টায় লিপ্ত হয়েছে, এরা সবাই আন্তর্জাতিক সন্ত্রাসী, বুশের দালাল, এতে কোনো সন্দেহ নাই। কাজেই আসলেই দাড়িওয়ালা সন্ত্রাসী হয়, আসলেই কোন মুসলমান সন্ত্রাসী হয়, আসলেই কি ইসলাম ধর্মে সন্ত্রাস আছে, নাকি সন্ত্রাসের মূল অন্য কোথাও, বিষয়টা আমাদের গভীরভাবে তলিয়ে দেখতে হবে। তাই আজকে এবং আগামীকাল এই দুই দিনের মধ্যে আমি আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে আসল সন্ত্রাসের মূল কোথায় এবং ইসলাম এবং মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক কি, এই দুটি প্রশ্নের জবাব আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে শুধু বর্তমান বিশ্বের সমস্ত সন্ত্রাসের শিকড় কোথায়, মূল কোথায়, এর সন্ধান দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। সত্যিই যদি বর্তমান মানুষের সমাজে সন্ত্রাস বিরোধী কোনো লোক থাকেন, ভালো রকম বুঝে নিন বর্তমান দুনিয়ার সন্ত্রাসের মূল কোথায়, পারলে সেখানে সন্ত্রাস নির্মূল করুন। আজকে আমি আপনাদের সন্ধান দেওয়ার চেষ্টা করব বর্তমান দুনিয়ার যত দেশে সন্ত্রাস চলছে সমস্ত সন্ত্রাসের মূল কোথায়। আর আগামীকাল আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইসলামের সাথে মুসলমানের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক, আদৌ কি কোন সম্পর্ক আছে। আজকের আলোচ্য বিষয়টা বোঝার জন্য আরেকটা রেফারেন্স স্মরণ রাখুন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য দীর্ঘদিন যাবৎ একটা খ্রিস্টানদের একটা সংস্থা কাজ করে যাচ্ছে বাংলাদেশে, এই সংস্থাটার নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। বলুন বাংলাদেশস্থ খ্রিস্টান মিশনারি কোন ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে, কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশের 10 কোটি মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য এই খ্রিস্টান মিশনারি বহুদিন যাবৎ এই দেশে কাজ করে যাচ্ছে এবং মুসলমানদেরকে দুঃখা দিয়া মুসলমানদের সাথে প্রবঞ্চনা করে, মুসলমানদের সাথে চক্রান্ত করে তাদেরকে খ্রিস্টান বানাবার জন্য শত শত পুস্তক পুস্তিকা রচনা করে, সারা বাংলার মুসলমানদের কাছে তারা বিনামূল্যে বিলি করছে। এই খ্রিস্টান মিশনারির প্রকাশিত অগণিত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম শুনুন, বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টান মিশনারি যত বই প্রকাশ করেছে তার মধ্যে একটা বইয়ের নাম কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। নামটা শুনলে কোন মুসলমান, সাধারণ মুসলমান মনে করবে এটা খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, বলুন আপনারা আমার কথা বুঝে থাকলে, বইয়ের নাম দেখলে কোন সাধারণ মুসলমান বুঝতে পারবে এটা খ্রিস্টানদের লেখা? সাধারণ মুসলমান মনে করবে নিশ্চয়ই এমন কোন লোকের লেখা যিনি কোরআনে কি আছে জানেন। এই বইয়ের বাংলা অক্ষরে বাংলা নাম দিয়েছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, আবার এই বইটাকে আরবি অক্ষরে আরবি নাম দিয়েছে আত-তরীকু ইলাল জান্নাতি আলা যাওইল কোরআন। খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে বইটা লেখা হইল এই বইয়ের মধ্যে আরবি নাম আরবি অক্ষরে। তুফিওয়ালা দাড়িওয়ালারা লেখছে না খ্রিস্টানরাই লেখছে? তাহলে বোমাবাজরা যেখানে বোমা বিস্ফোরণ ঘটায় সেখানে যে আরবি লিফলেটিং করে আমরা আল্লাহর আইন চাই, সেই আরবি লেখাগুলি কারা লেখে? আজকে বুঝতে পারলেন বোমাবাজদের লিফলেটে আরবি লেখা কারা লেখে? খ্রিস্টানেরা লেখে। যে খ্রিস্টান বাংলাদেশের যে খ্রিস্টানেরা মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য বই লেখলো এবং বইয়ের নাম লেখলো আরবি ভাষায় আত-তরিকু ইলাল জান্নাতি আলা দাওইল কুরআন, সেই খ্রিস্টানেরা কি বোমাবাজদের লিফলেটিং আরবি ভাষায় করে দিতে পারে না? সুতরাং বোমাবাজদের লিফলেটে যে আরবি লেখা থাকে এই লেখার সাথে এই বাংলাদেশের কোন সত্যিকারের আলেম এবং সত্যিকারের মাদ্রাসার ছাত্রদের সম্পর্ক নাই, সম্পর্ক আছে খ্রিস্টানদের। এই গেল বইয়ের নামের ব্যাপার। এই নামটার মধ্যে কত বড় প্রবঞ্চনা, কত বড় চক্রান্ত আপনারা আন্দাজ করতে পারছেন? কত বড় জঘন্যতম চক্রান্ত রয়েছে এই বইয়ের নামের মধ্যে। কোন একজন মুসলমান বইটা দেখলেই, আরবি ভাষায় নাম লেখা দেখলেই, বাংলা নামটা দেখলেই বুঝবে যে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ তো খ্রিস্টানে দেখাবার কথা নয়, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ তো আলেমদের দেখাবার কথা। সুতরাং সরল মনে বই কিনে নেবে আর বইয়ের ভিতরে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে যে কথা বুঝাইছে সেই কথা যদি সে অন্তর দিয়া গ্রহণ করে তাহলে এই মুসলমান খ্রিস্টান না হয়ে পারে না। এবার শুনুন বইয়ের ভিতরে কি লেখছে। বইয়ের ভিতরে লেখেছে, মানুষের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবীগণ জন্মগত ভাবেই পাপিষ্ট, সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম পাপিষ্ট, সর্বপ্রথম নবী আদম সর্বপ্রথম পাপিষ্ট। সুতরাং এই পাপিষ্টের বংশে যত মানুষ জন্মগ্রহণ করে, যত নবী জন্মগ্রহণ করে, যত রাসূল জন্মগ্রহণ করে, সবগুলি হয় জন্মগত পাপিষ্ট। তাই নবীরা নিজেরাই যেখানে পাপিষ্ট সেখানে পাপিষ্ট উম্মতদেরকে পাপ থেকে ফিরাবেন কিভাবে? এজন্য কোন মানুষ নবীর পক্ষেই অন্য কোন পাপিষ্টকে পাপ থেকে ফিরানোর কোন উপায় নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর মানুষের বংশে নবী জন্ম না দিয়ে স্বয়ং নিজের বংশে একজন নবী জন্ম দিলেন, আর মানুষের ঘরে যে নবী জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঘরে একজন নবী জন্ম দিলেন, মানুষের ঔরসে আর নবী জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন, সেই নবীর নাম হল, এই কুচক্রীদের ভাষায় সেই নবীর নাম হল যীশু খ্রিস্ট। কিন্তু কুচক্রীরা বইটা যেহেতু লেখেছে মুসলমানদেরকে দুঃখা দেওয়ার জন্য, এই জন্য সেই বইয়ে সেই নবীর নাম লেখেছে হযরত ঈসা আলাইহিস সালাম। অবশ্য মুসলমানেরা যেই নবীকে হযরত ঈসা আলাইহিস সালাম নামে চিনে, খ্রিস্টানেরা সেই নবীকেই যীশু খ্রিস্ট বলে। তারপরে বইয়ে যীশু খ্রিস্ট না লেখে লেখেছে হযরত ঈসা আলাইহিস সালাম। ইনি কোন মানুষ পিতার ঘরে জন্মগ্রহণ করেননি, ইনি স্বয়ং আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ ইচ্ছা করেই হযরত ঈসা আলাইহিস সালামকে কোন মানুষের ঔরসে জন্ম না দিয়ে নিজের ঔরসে জন্ম দিয়েছেন। কেন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কোন মানুষ পিতার ঘরে জন্ম দিলেন না? এতক্ষণের কথায় বুঝলেন কিনা? মানুষ পিতার ঘরে জন্ম হইলে জন্মগত পাপিষ্ট হয়, সুতরাং নবী পাপিষ্ট উম্মত পাপিষ্টকে ফিরাবে কিভাবে? তাই এই নবী যেন জন্মগত ভাবে পাপিষ্ট না হয় সেজন্য আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে কোন মানুষ পিতার ঘরে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহ পিতা হয়ে আল্লাহর ঔরসে পুত্র হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। এ ব্যাপারে কুরআন বলে পরিষ্কার কথা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনদিন জন্মদাতা হয়ে কোন সন্তান জন্ম দেন না। আল্লাহ কখনো কোন জন্মদাতার ঘরে জন্মগ্রহণ করেন না। আল্লাহ কারো পিতাও নন, কারো পুত্রও নন। কোরআন এটা পরিষ্কার বলে দিয়েছে কিনা বুঝে থাকলে বলুন। মুসলমানি আকিদা বিশ্বাস পথে আল্লাহ কি যীশু খ্রিস্টের পিতা? আল্লাহ কি হযরত ঈসা আলাইহিস সালামের বাবা? ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র? না। কুচক্রী খ্রিস্টানেরা বাংলাদেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য কোরআনের আলোকে জান্নাতে যাবার পথ নামক বইয়ে কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করেছে এবং কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করার অপচেষ্টা করেছে। পরিষ্কার ভাষায় দাবি করেছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই একজন নবী পাওয়া গেল যে নবী নিষ্পাপ, আর বাকি সকল নবী ভাবিষ্ট। তাদের আকিদা বিশ্বাস বুঝে থাকলে বলুন, তাদের আকিদা বিশ্বাস মতে একজন মাত্র নবী নিষ্পাপ হলেন কেমন করে? মানুষ পিতার ঘরে জন্ম হওয়ার কারণে না আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে? তাদের আকিদা মতে, আপনাদের আকিদা তো না। তাদের আকিদা মতে হযরত ঈসা আলাইহিস সালাম একমাত্র নিষ্পাপ নবী, যে ক্ষেত্রে সকল নবী ভাবিষ্ট, সেই ক্ষেত্রে একজন নবী নিষ্পাপ হলেন কিভাবে বলুন তো? কিভাবে? আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। বলতে ভয় ভান কেন? এটা তো আপনাদের আকিদা নয়, সেটা তো তাদের আকিদা, এটা তো আপনাদের আকিদা নয়। তাদের আকিদা মতে একজন মাত্র নবী নিষ্পাপ হলেন কিভাবে? আল্লাহর ঘরে জন্মগ্রহণ করার কারণে। ইনি আল্লাহর ঘরে জন্ম হয়ে দুনিয়াতে আসলেন, এই জন্যই মানুষ জাতির মধ্যে তার কোন পিতা না। এই ব্যাপারে মুসলমানদের আকীদা হল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন মাতা পিতা ব্যতীত। আদম আলাইহিস সালামের কোনো মাতাও নাই, কোনো পিতাও নাই, কোন নারী পুরুষের মাধ্যম ছাড়া আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদমের মাধ্যমে, কোন নারীর মাধ্যম ছাড়া হাওয়াকে সৃষ্টি করেছেন, আর মরিয়মের মাধ্যমে, কোন পুরুষের মাধ্যম ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নারী পুরুষ উভয়ের মাধ্যম ছাড়া। এটা কোন ধর্মাবলম্বীদের আকিদা বিশ্বাস? মুসলমানদের আকিদা বিশ্বাস। কিন্তু যে আয়াতগুলিতে আল্লাহ এই কথাগুলি বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে পিতার মাধ্যম ছাড়া পবিত্র আত্মা তার মধ্যে প্রবেশ করানো হল, সেই আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে কুচক্রী খ্রিস্টানেরা প্রমাণ করার অপচেষ্টা করেছে যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের পিতা, আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। হযরত ঈসা আলাইহিস সালামকে তাই হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তিন ধরনের মানুষ দেখা দিল। একদল মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশুদ্ধ আকীদা পোষণ করল, যারা বিশ্বাস করল আল্লাহ নিজের কুদরতে পিতা ছাড়া শুধু মা মরিয়মের গর্ভে হযরত ঈসাকে জন্ম দিয়েছেন। এরা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের খাঁটি উম্মত, নির্ভেজাল উম্মতেরা। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের যুগেই একদল ইহুদিরা বলতে লাগল পিতা ছাড়া কোন সন্তান জন্ম হতে পারে না, নিশ্চয়ই মানুষের মধ্যে ঈসার পিতা আছে। নিশ্চয়ই একজন মানুষ পিতার সন্তান ঈসা। তো সেই মানুষ পিতাটা তার বৈধ পিতা নয়, ঈসা ওই পিতার বৈধ সন্তান নয়, অবৈধ সন্তান। পরবর্তীকালে একদল খ্রিস্টানেরা বলতে লাগলো হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান। সুতরাং ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তিন ধরনের আকীদা বিশ্বাস সৃষ্টি হইল। একদল ইহুদিরা বলতে লাগলো ঈসা আলাইহিসসালামকে যারর সন্তান, একদল খ্রিস্টানেরা বলতে লাগলো খুদার সন্তান, আর বিশুদ্ধ আকীদাওয়ালারা বলতে লাগলো আল্লাহর কুদরতে শুধুমাত্র মা মরিয়মের গর্ভ থেকে জন্মগ্রহণকারী সন্তান। ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আকীদা বিশ্বাসের বেলায় কত দল মানুষ পাওয়া গেল? তিন দল। একদল চরম বেয়াদব, একদল অতিভক্ত, আর একদল মধ্যপন্থী। চরম বেয়াদব ওই সমস্ত ইহুদিরা যারা বলতে লাগলো ঈসা নবী যারস সন্তান। কি বলেন আপনারা, এরা ভক্তি কইরা বলল না বেয়াদবি কইরা বলল? চরম বেয়াদব। আর যারা বলতে লাগলো ঈসা নবী খুদার সন্তান, আপনারা কি মনে করেন বেয়াদবি কইরা বলল না ভক্তি কইরা তাজিম কইরা বলল? ভক্তি তাজিম করে বলল খুদার সন্তান। যারা বেয়াদবি করে যারস সন্তান বলল তারা যেমন কাফের, যারা ভক্তি বলে খুদার সন্তান বলল তারাও কাফের। আর যারা বলল আল্লাহর কুদরতে বিবি মরিয়মের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি কোন পিতার সন্তান নয়, একমাত্র মা মরিয়মের সন্তান, তারাই ইমানদার। এরকম দল মানুষ আছে আকীদা বিশ্বাসের বেলায়, একদল অতিভক্ত, একদল বেয়াদব, আর একদল মধ্যপন্থী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা অতিভক্ত, এরা বলে নবী মানুষ না, আল্লাহর জাতি নূর, নবী মানুষ না। আপনাদের জানা মতে আল্লাহর সৃষ্ট জগতে সর্বশ্রেষ্ঠ জাতিটা কোনটা? সর্বশ্রেষ্ঠ জাতি কোনটা? মানুষ না বলার মানে হল সর্বশ্রেষ্ঠ জাতিতেই তিনি জন্মগ্রহণ করেন। তাহলে মর্যাদাটা দিলা কোথায়? কাজেই অতিভক্তির মাধ্যমে যারা নবী মানুষ না, পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেছেন কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিন আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রসুল ছাড়া আর কোন ধরনের রসুল নই, আমি মানুষ রসুল। আল্লাহ কুরআনে বলেন হে নবী আপনার মুখে ঘোষণা দিন আমি মানুষ রসুল। আল্লাহ কুরআনে আমাদের নবীকে মানুষ না রসুল বলেছেন না মানুষ রসুল বলেছেন? এখন যদি কেউ বলে রাসুল কিন্তু মানুষ না, কুরআন মানল, কুরআন না মানলে কোন ধরনের সুন্নি হইল? সুন্নি আর ওয়াহাবি তো মুসলমান হইলে ভরে, কুরআন না মানলে তো মুসলমানই থাকে না। তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? না কথা বুঝেন না আপনারা? আল্লাহ কুরআনে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ বলেছেন কি না? মানুষ। এরা হইল অতিভক্ত। সহি বখারি শরীফের হাদিসে হযরত উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম ফা ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ও আমার উম্মত মুসলমানেরা, একদল খ্রিস্টানেরা যেমন যীশু খ্রিস্টের অতিভক্ত হয়ে বলেছিল তিনি মানুষের জাতি নন, তিনি আল্লাহর জাতি, মানুষের সন্তান নন, আল্লাহর সন্তান, সাবধান তোমরা মুসলমানেরা, আমার উম্মতেরা এভাবে আমার প্রতি অতিভক্তি দেখাইতে গিয়া আমাকে মানুষ জাতির থেকে বের করে দিয়ে আল্লাহর জাতি বলার অপচেষ্টা করো না। আমাদের নবী সম্পর্কে আরেক দল মানুষের আকিদা আছে, বেয়াদবী আকিদা। এরা বলে নবী মানুষ তো মানুষই, আমাদের মতো দুষে গুণে মানুষ, এরা হইল বেয়াদব। যারা বলে নবী মানুষ না, এরা হইল অতিভক্ত। যে সমস্ত খ্রিস্টানেরা হজরত ঈসা আলাইহিস সালামকে মানুষের সন্তান নয় আল্লাহর সন্তান বলেছিল তারা যেমন অতিভক্ত, এই উম্মতের মধ্যে যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ না আল্লাহর জাতি নূর, তারাও ওই সমস্ত খ্রিস্টানদের মতো অতিভক্ত। আর যারা বলে নবী মানুষ কিন্তু আমাদের মতো মানুষ না, সর্বগুণে গুণী মানুষ, তারা হলো সঠিক পথের পন্থী। আমাদের নবী সম্পর্কে কত দল আকিদাওয়ালা হওয়া গেল? একদল অতিভক্ত যারা বলে নবী মানুষ না, বেয়াদব যারা বলে নবী আমাদের মতো দুষে গুণে মানুষ, এরা বেয়াদব। আর যারা বলে নবী মানুষ কিন্তু আমাদের মতো দুষে গুণে না সর্বগুণে গুণী, তারা হইল সঠিক পথের পন্থী। আল্লাহ কুরআনে বলেছেন বাশারান রাসূলা, বাশারানের অর্থ মানুষ, রাসূলানের অর্থ রাসূল। আবু জেহেলের দল বলতো বাশারান ঠিক আছে, রাসূলান নয়। আর এরা বলে রাসূল ঠিক আছে, বাশার নয়। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান বলে মানুষও রাসূলও। আবু জেহেলের দল বলতো মানুষ কিন্তু রাসূল না, আরেক দল অতিভক্তরা বলে রাসূল কিন্তু মানুষ না। আর আল্লাহ বলেন মানুষও রাসূল। আবু জেহেলের দল যেমন আল্লাহর কথার এক অংশ মানলো আর একাংশ মানলো না, এই সমস্ত অতিভক্তরাও তো আল্লাহর কথার এক অংশ মানলো আর একাংশ মানলো না। আল্লাহর কথা না মানলে আবার সুন্নি হয় কিভাবে, আর ওয়াহাবি হয় কিভাবে? যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালামের বেলায় এরকম তিন দল মানুষ ছিল। একদল তার খাঁটি উম্মতেরা বলতো ঈসা আলাইহিস সালাম মানুষের সন্তান, আল্লাহর সন্তান নন। আরেক দল খ্রিস্টানেরা বলতে লাগলো আল্লাহর সন্তান। আরেক দল ইহুদিরা বলতে লাগলো যারজ সন্তান। আরেক দল ইহুদিরা কি বলল? যারজ সন্তান। খ্রিস্টান মিশনারির থেকে প্রকাশিত বই কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ এই বইয়ে লেখে আল্লাহর সন্তান হিসাবে যিশু জন্মগ্রহণ করার পর, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর দেখলেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জন্মগতই পাপিষ্ট, পাপিষ্ট অবস্থায় জন্মই গ্রহণ করে, কাজেই কোন নবীর পক্ষে মানুষকে পাপ থেকে বারণ করার উপায় নাই। সেই চিন্তা করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, নিজের পিতার কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমাকে তো আপনার ঘরে জন্ম দিয়া নিষ্পাপ বানাইলেন, কিন্তু আমার উম্মতেরা তো মানুষের ঘরেই জন্মগ্রহণ করেছে, এরা তো জন্মগতই পাপী, এদেরকে তো পাপ থেকে ফিরাবার কোনো ব্যবস্থা নাই, কাজেই কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এদের যারাই আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে, এদের পরকালে যেন দুনিয়াতে যত পাপ করুক না কেন, পরকালে যেন কোনো পাপের শাস্তি না হয়, সেই জন্য আমাকে তোমার সন্তান বিশ্বাসকারীদের সারা জীবনের সকল পাপের কাফফারা আমি একা আদায় করতে চাই। ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে, তারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত পাপ করবে সকল পাপের কাফফারা কে দিতে চান? ঈসা আলাইহিস সালাম নিজে দিতে চান। কি কাফফারা দিতে চান? তিনি বললেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সুলিতে চড়িয়ে হত্যা করো হোক, নির্মমভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু আমি সুলিতে চড়ে বরণ করতে চাই, সুলিতে চড়িয়ে সিদ্ধ হয়ে মরতে আমার যেটুকু কষ্ট হবে এই কষ্টটা তোমার দরবারে কাফফারা হিসেবে দিতে চাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে তাদের সকল পাপের অগ্রিম কাফফারা হিসাবে। ঈসা আলাইহিস সালামের বাবা ছেলের এই দরখাস্ত মঞ্জুর করলেন, এবং মঞ্জুর করার কারণেই যে সমস্ত ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলতো তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার সুযোগ পেয়েছে। এগুলি মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? খ্রিস্টানি আকীদা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ব্যাপারে কোরআনে বলেন, وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ শত্রুরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, বরং শত্রুদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কুরআনের পরিষ্কার ভাষায় কি বুঝলেন? ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে সুলিতে চড়ানো হয়েছিল, তাইলে সুলিবিদ্ধ হয়ে তিনি যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেছেন। তাকে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে তারা দুনিয়াতে আসলে যত অপরাধ করবে সকল অপরাধের অগ্রিম কাফফারা হিসাবে। এই কথাগুলি বাস্তব না খেয়ালি পোলাও? খেয়ালি পোলাও, খেয়ালি পোলাও বুঝেন? এক কবিতার ভাষায় লেখছে খেয়ালি পোলাও, লেখে ধুনুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। ছোট্ট ছোট্ট ছেলে পেলেরা রাস্তার পাশে বসে রাস্তার দুলুবালি দিয়া পোলাও রান্ধে, কসুর ডগা দিয়া কুরমা রান্ধে, আর কাদা দিয়া পিঠা বানায়। এরকম আপনাদের এলাকায় হয়? সত্য সত্যই দুলুবালির কুরমা ফুলাও খায় না খাওয়ার ভান করে, সত্য সত্য খায় না খাওয়ার ভান করে। তো কবি বলতেছে, দুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সত্যই খায় না, মিশামিশি খায় খাওয়ার ভান করে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে, খাওয়ার বান করে বলে বড় মজা ফিটা কাদার ফিটা বড় মজা। এই কুরমা ফুলাওয়ার ফিটা এইগুলি বাস্তব না খিয়ালি? কাল্পনিক। এই যে খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে বই লেখত কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, যে বই লেখত ঈসা আল ইসলাম যন্ত্রণাদায়ক মৃত্যুকে বরণ করেছেন সুলিবিদ্ধ হয়ে, তারে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সকল অপরাধের অগ্রিম কাফফারা করার জন্য, এটা বাস্তব না খিয়ালি ফুলাও? খিয়ালি ফুলাও। আরেক কবি লিখেছে তার ভাষায়, মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে, খিদে পেলে মুরগি একে দেয়ালে, আপন মনে চাটতে তাকে খিয়ালে, দিভের এক শিয়াল মুরগি দৌড়াইয়া ধরতে যায় না, পেটে খিদা লাগলে ইটের টুকরা দিয়া দেওয়ালে মুরগির ছবি আঁকে, আর সেই ছবিটাকে সাটতে থাকে আর ভাবতে থাকে মুরগির গুস্ত খাইতেছি। সত্যই গুস্ত খাইতেছে না খেয়ালি গুস্ত? সত্যই যীশুখ্রিস্ট শলিবিদ্ধ হয়েছিলেন না খেয়ালি পোলাও? এই খেয়ালি পোলাওটা লেখছে খ্রিস্টানদের এই খেয়ালি ফুলাওয়ের ধূম্রজাল ছিন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম, এরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, বরং এদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কিভাবে ধাঁধায় ফেলা হলো এবার শুনুন। শত্রুরা যখন হযরত ঈসা আলাইহিস সালামের ঘরে ঢুকতেছিল তাকে হত্যা করার জন্য, যারা তাকে যারা সন্তান বলতো, এদের প্রথম যে ব্যক্তি ঈসা নবীর ঘরে ঢুকেছিল আল্লাহ তাৎক্ষণিকভাবে তার চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের হুবহু ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এটা কি আল্লাহর ক্ষমতার ভিতরে না বহির্ভূত? আর ঈসা আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। এমর্মে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেন, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي, স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এই শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বলেছিলেন, ও ঈসা তোমাকে ভবিষ্যতে দুনিয়াতে পাঠিয়ে মরণের কাজ সমাধা করাবো, বর্তমানে মরণ সারাই সশরীরে জিন্দা অবস্থায় আমি আসমানে উঠিয়ে নিচ্ছি। প্রথম যে সর্দার ঢুকেছিল তার চেহারাকে ঈসা নবীর চেহারার মতো করে দিলেন, আর সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। আজ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসমানে সশরীরে জীবিত অবস্থায় আছেন। দুনিয়াতে তার একটা কাজ বাকি আছে কিনা? কোন কাজটা? মৃত্যু। আমাদের সমাজে এমন কিছু লোক আছে নবীদের অতিভক্তদের মধ্যে যারা নবীর মৃত্যু বললেই কয় ওয়াহাবি কাফের। নবীর মরণ কথাটা, নবীর সাথে মরণ কথাটা উচ্চারণ করলেই বলে ওয়াহাবি কাফের। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ আফন আফন রওজা শরীফে জিন্দা, সমস্ত নবীগণ আফন আফন রওজা শরীফে জিন্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পবিত্র রওজা শরীফে মৃত অবস্থায় আছেন না জিন্দা অবস্থায় আছেন? বিশ্বাস আছে তো আপনাদের? তাহলে আপনারাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবি আবার কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার ওয়াহাবি কে? কিন্তু প্রশ্ন হল, সমস্ত নবীগণ আফন আফন কবরে জিন্দা আছেন, জিন্দা অবস্থায় দাফন করা হয়েছে না ইন্তেকালের পর? সেটা বলবে কে? সেটা বলবে কে? আল্লাহ কোরআনে বলেন, আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাজ্জিতুন ওয়া ইন্নাহুম মাজ্জিতুন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম, আপনিও মরণশীল তারাও মরণশীল। মরণশীল মানে কবরে মুর্দা থাকবেন না দাফনের আগে ইন্তেকাল করবেন? দাফনের আগে ইন্তেকাল করবেন। ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন, ইন্না অর্থ নিশ্চয়, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ চিরঞ্জীব। কি বলেন, মাইয়িত অর্থ চিরঞ্জীব না মরণশীল? মাইয়িত বুঝেন না তারা, মাইয়িত চিরঞ্জীব রেখ না মরণশীল রেখ। আল্লাহ যে আমাদের নবীরে কুরআনে বললেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল। নবীর নামে মরণ শব্দ বললেই যদি ওয়াহাবি কাফের হয়। আল্লাহ যে নবীকে এই কথাটাই বললেন, আল্লাহকে কি কইবা? কাজেই ফতোয়াবাজি মুখ সামলাইয়া করা দরকার। কি বলেন? হযরত ঈসা আলাইহিসসালামের একমাত্র নবী যার মরণ বাকি আছে, আর বাকি সমস্ত নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন, আপন আপন রওজা শরীফে জিন্দা আছেন, কিন্তু ঈসা নবীর মরণ কেন বাকি রয়েছে ঘটনা বুঝতে পারলেন? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনাকে মরণ ছাড়া বর্তমানে স্বশরীরে জিন্দা অবস্থায় আমি আসমানে উঠিয়ে নিচ্ছি, ভবিষ্যতে আবার দুনিয়াতে পাঠিয়ে আপনার মরণের কাজ সমাধা করে দেব। সুতরাং সমস্ত নবী রসুলগণের মধ্যে একমাত্র কোন নবীর মরণ বাকি? ঈসা আলাইহিসসালামের মরণ বাকি। হযরত ঈসা আলাইহিসসালাম এ কারণে দুনিয়াতে আবার আসবেন, এই কথা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। দুনিয়াবাসীর জন্য নতুন নবীর দরকার বাকি আছে না দুনিয়াতে তার নিজের দরকার বাকি আছে? নবুয়তের দরকারে আসবেন না নিজের দরকারে আসবেন? এই জন্য ঈসা নবী আবার আসলেও আমাদের নবীর খতমে নবুয়ত অক্ষুণ্ণ থাকে। আমাদের নবীর খতমে নবুয়ত, আমাদের নবী শেষ নবী, এই কথাটা ঠিক বহাল থাকে। কারণ আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলকে আল্লাহ কি বলছেন? আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যারা দুনিয়াতে আসবে তাদের কেউ যদি নূতন ভাবে নবী হওয়ার দাবি করে তারা হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। খাতামুন নাবিয়্যিন কথার অর্থ হল যার পরে আর কোন নবী নাই, যার পরে আর কোন নবী নাই। নবী নাই কথাটার দুইটা ব্যাখ্যা হইতে পারে, সম্ভাব্য দুইটা ব্যাখ্যা হইতে পারে। নবী নাই কথার একটা ব্যাখ্যা হতে পারে কোন নবী আসবেন না, এই ব্যাখ্যাটা ভুল। নবী নাই কথার আরেকটা ব্যাখ্যা হল কেউ নবী হবে না, এটা সঠিক। নবী নাই কথার কথা ব্যাখ্যা হতে পারে দুইটা, একটা ভুল একটা শুদ্ধ। নবী নাই কথার ভুল ব্যাখ্যা কি? আর কোন নবী আসবেন না। বলুন মুহাম্মদুর রসুল্লাহর পরে আর কোন নবী নাই কথার ব্যাখ্যা যদি আপনারা করেন যে মুহাম্মদুর রসুল্লাহর পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না, তাহলে ব্যাখ্যাটা শুদ্ধ হবে না ভুল হবে? কারণ সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে আবারও আসবেন। সুতরাং কোন নবী আসবেন না ব্যাখ্যা করলে ভুল হবে। তাহলে ব্যাখ্যাটা কিভাবে করতে হবে? সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোন নবী নাই কথার ব্যাখ্যা হলো আমার পরে আর কেউ নবী হবে না। আমার পরে আর কোন নবী নাই কথার ব্যাখ্যা, কোন নবী আসবে না নাকি কেউ নবী হবে না? গোলাম আহমদ কাদিয়ানি মুহাম্মদুর রাসূলের পরে জন্ম হয়েছিল কিনা, নূতন ভাবে নবী হওয়ার দাবি করেছিল কিনা, তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, মিথ্যাবাদী দাজ্জাল আমার পরে জন্ম হয়েছে, নতুন ভাবে নবী হয়েছে, যারাই দাবি করবে তারাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এই কারণে কাদিয়ানীরা হযরত ঈসা আলাইহিস সালাম সশরীরে জিন্দা অবস্থায় আসমানে আছেন এই কথা বিশ্বাস করে না। কাদিয়ানীরা বলে ঈসা আলাইহিস সালামের মরণ হইয়া গেছে। এই সমস্ত কাদিয়ানীদের সাথে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল, সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের মুবাল্লিগ প্রচারক আল্লামা সিদ্দিক হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মুনাজারার তারিখ দিলেন। খ্রিস্টানেরা দেওবন্দ মাদ্রাসার প্রচারক সিদ্দিন হাসান সবকে বলল, তোমরা যে বলো ঈসা নবী সশরীরে আসমানে জিন্দা অবস্থায় আছেন, আর আমরা বলি মরণ হয়ে গেছে, সশরীরে আসমানে জিন্দা অবস্থায় আছেন, প্রমাণ করে দেবা, বহসের তারিখ দাও। তারিখ দিলেন। ইনি দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন না প্রচারক ছিলেন? প্রচারক। শিক্ষকরা ঘটনা শুনে বললেন, এত বড় একটা জটিল ব্যাপারে তুমি তাদের সাথে বহসের তারিখ দিয়েছ, পারবে কি? তিনি বললেন, আপনারা তো আমার সাথে থাকবেন, আমি না পারলে তো আপনারা আছেন। শিক্ষকরাও সাথে গেলেন বহসে। কাদিয়ানীরা প্রশ্ন করল, দেওবন মাদ্রাসার মুবাল্লিগ সিদ্দিক হাসানকে, যে ব্যক্তি দুনিয়াতে এসেছিল মরে নাই এখনো, এই ব্যক্তির তো পেশাব পায়খানা চালু আছে, পেশাব পায়খানা বন্ধ হইলে তো মারা যাবে, আপনারা দোয়া করেন, এই তো আটকা পড়লো, এই তো তারা ধরা পড়ল। তিনি বললেন, হ্যাঁ, ঈসা আলাইহিস আসমান থেকে পেশাব পায়খানা করেন আসমানের একটা ছিদ্র দিয়া, গুলাম আহমদ কাদিয়ানিকে যেখানে তোমরা দাফন করেছো তার মুখ বরাবর সবগুলি ফেসাবার পায়খানা পড়ে। যদি বিশ্বাস না করো আসো, কবর খুঁজো, আমি দেখাইয়া দেব। এখন কবর খুঁজতে রাজি না, কারণ মুসলমানদেরও বিশ্বাস, কাদিয়ানিদেরও বিশ্বাস, সমস্ত নবী যার যার কবরে মুর্দা আছেন না জিন্দা। পেশাব পায়খানা, ঈসা নবীর পেশাব পায়খানা তালাশ করতে গিয়া গুলাম আহমদ কাদিয়ানির খবর খুঁজলে ঈসা নবীর পেশাব পায়খানা পাওয়া যাবে, দূরের কথা, গুলাম আহমদ কাদিয়ানির হাড্ডিও পাওয়া যাবে না, প্রমাণ হয়ে যাবে ভণ্ড নবী। এই জন্য পেশাব পায়খানার অনুসন্ধানে কবর খুঁজতে রাজি হইল না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিলেন। আর সর্বপ্রথম যে সর্দার ঈসা নবীর গড়ে ঢুকেছিল, তারে আল্লাহ কি করলেন, তার চেহারাকে ঈসা ঈসার চেহারার মতো বানাই দিলেন। এবার বলুন, পিছন দিক থেকে যারা পরবর্তীতে গড়ে ঢুকলো এরা কাকে হত্যা করল? ঘটনা বুঝে থাকলে এবার বলুন। ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে গেলেন, আর প্রথম যে সর্দার গড়ে ঢুকলো ঈসা নবীকে হত্যা করার জন্য, তার চেহারাকে আল্লাহ ঈসা নবীর চেহারার মতো করে দিলেন। এবার বলুন, তার পিছনে পিছনে যারা গড়ে ঢুকলো তারা কাকে পাইলো? প্রথম সর্দারকে পাইয়া কি করলো? ইচ্ছা মতো টুকরা টুকরা করলো। এবার অনুসন্ধান করলো, আমাদের সর্দার গেল কোথায়? শরীর দেখে একদলে বলে সর্দারকে হত্যা করে ফেলেছ, হত্যাকারীরা বলে সর্দার হত্যা করলে ঈসা গেল কোথায়? অন্যরা বলে ঈসা হত্যা করে থাকলে সর্দার গেল কোথায়? এই ধাঁধায় ফেলেছেন আল্লাহ এই গোষ্ঠীটাকে, যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, সেই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম, এরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, সুলিতেও চড়াতে পারেনি, বরং এদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এবার বুঝলেন খ্রিস্টানেরা কেমন খেয়ালি ফুলাও খাইছে, কেমন মজার খেয়ালি ফুলাও খাইছে। বাংলাদেশ খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে প্রকাশিত পুস্তক কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ পুস্তকে লেখে, যিশু যখন দেখলেন মানুষকে পাপ থেকে ফিরানো সম্ভব নয়, পিতার কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষে আমাকে তোমার সন্তান বিশ্বাস করবে এরা যত যত অপরাধ দুনিয়াতে করুক সমস্ত অপরাধের অগ্রিম কাফফারা আমি দিতে চাই সুলিবিদ্ধ হয়ে মরণ বরণের মাধ্যমে। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করলেন, ঈসা নবী সুলিবিদ্ধ হয়ে মরণ বরণ করলেন, সুলিতে বিদ্ধ হয়ে মরতে যে কষ্টটুকু হইল এই কষ্টটা কিয়ামত পর্যন্ত যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হবে, আল্লাহকে যিশুর বাবা বিশ্বাস করবে, তারা দুনিয়াতে আসার পর যত অপরাধ করুক সমস্ত অপরাধের অগ্রিম কাফফারা হইয়া গেল। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস এই বইয়ে লেখেছে, এটা তাদের ধর্ম বিশ্বাস। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে লেখেছে, এটা তাদের কি বিশ্বাস? ধর্ম বিশ্বাস। এই ধর্মে বিশ্বাসী আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ, এই ধর্মে বিশ্বাসী জার্মান প্রফেসর হ্যান্স, বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত খ্রিস্টানেরা এই বিশ্বাসে বিশ্বাসী। আমরা দুনিয়াতে যত অপরাধই করি না কেন, আমাদের নবী সমস্ত অপরাধের অগ্রিম কাফফারা করে গেছেন। বুঝতে পারছেন? এবার বলুন, যাদের ধর্ম বিশ্বাস যত অপরাধ দুনিয়ার জীবনে করবো না কেন সবগুলির অগ্রিম কাফফারা হয়ে গেছে, এরা দুনিয়াতে কোনো অপরাধ করতে চিন্তা করবে নাকি? এরা দুনিয়াতে কোনো সন্ত্রাস চালাতে ইতস্তত করবে নাকি? এই জন্য খ্রিস্টানদেরকে, জার্মান প্রফেসর হ্যান্সকে, আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশকে তাদের ধর্ম বিশ্বাস বিশ্ব সন্ত্রাসী বানাইছে। খ্রিস্টান, বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা হলো বিশ্ব সন্ত্রাসী। সন্ত্রাস অপরাধ কিনা? সন্ত্রাস অপরাধ কিনা? অপরাধ। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস শব্দের আবিধানই করতে হলো ভয় সৃষ্টি করা, ভীতি সৃষ্টি করা, পারিভাষিক ভাবে তিন প্রকারের কর্মকাণ্ডের মাধ্যমে এমন ভীতি সৃষ্টি করাকে সন্ত্রাস বলে, যে ভীতির কারণে দেশে সরকারের আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এবং সমাজের মানুষের শান্তি বিনষ্ট হয়। এমন তিন কর্মকাণ্ড গঠানো, যে তিন কর্মকাণ্ডের কারণে সরকারের আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এবং জনগণের শান্তি বিনষ্ট হয়, সমাজের শান্তি বিনষ্ট হয়। কত কর্মকাণ্ডের সমষ্টির নাম সন্ত্রাস? তিন কর্মকাণ্ড। এক নম্বর দলবদ্ধতা, এক নম্বর। সুতরাং একা একা কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না, একা একা কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না। আপনারা এখানে একা একা বসেছেন না দলবদ্ধ ভাবে বসেছেন, তাহলে আপনারাও সন্ত্রাসী, কারণ একটাই সন্ত্রাস হয় না, তিনটা লাগে। এক কাজে সন্ত্রাস হয় না, তিন কাজে সন্ত্রাস হয়। আপনাদের মধ্যে একটা পাওয়া গেছে, আরো দুইটা আছে, আর দুইটার দ্বিতীয়টা হলো অস্ত্রের ব্যবহার। সুতরাং দল বেঁধেও খালি হাতে সন্ত্রাসী হতে পারে না, দল বেঁধেও অস্ত্র ছাড়া খালি হাতে দলবদ্ধ হলেও সন্ত্রাসী হতে পারে না। এবার বুঝলেন, আপনারা দলবদ্ধ হওয়া সত্ত্বেও সন্ত্রাসী হতে পারলেন না কেন? অস্ত্র নাই। আপনাদের দল সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালাঈকাতু ওয়া গাসিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা কোন মানুষ যদি দুনিয়ার কোথাও বলবদ্ধ ভাবে বসে, এমন সবাই বসে যে সবাই কোরআন তেলাওয়াত করা হয় এবং কোরআন বুঝাইয়া দেওয়া হয়, আপনারা এমন সবাই বসলেন কিনা যেখানে কোরআন বুঝানো হয়? কোরআন বুঝার সবাই যে সমস্ত মানুষ দলবদ্ধ হয়ে বসল, আল্লাহর রাসূল বলেন এই সবার চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকে। এই কোরআন বুঝার সবাই বসা মানুষের মাথার উপর আল্লাহর রহমত নাজিল হতে হতে তাদের মাথার উপর দিয়ে আল্লাহর রহমতের ছাউনি পড়ে যায়। কোরআন বুঝার সবাই উপবিষ্ট মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। কোরআন বুঝার সবাই উপবিষ্ট মানুষের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমার কোরআন বুঝার সবাই যারা বসলো আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুতরাং আপনাদের দলটা সন্ত্রাসী না শান্তিপ্রিয়? আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে সন্ত্রাসী কোন ধর্ম যদি থাকে তাহলে এটা কোন ধর্ম? এটা কি আমার মুখস্থ করা কথা না তাদের বইয়ের লেখা কথা? তাদের বইয়ের লেখা কথা, এই জন্য রেফারেন্স আগেই দিয়েছি। যারা বিশ্বাস করে যত রকমের অপরাধ দুনিয়াতে করব সবগুলি অগ্রিম কাফফারা দিয়ে গেছেন আমাদের নবী, এরা কোন রকমের অপরাধ করতে চিন্তা করবে? সুতরাং খ্রিস্টানদেরকে এদের ধর্ম বিশ্বাস খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বানায়, আর মুসলমানদের ধর্ম বিশ্বাস তাদেরকে কি বানায় এটা আগামীকাল বলবো ইনশাল্লাহ। মুসলমানদের ধর্ম বিশ্বাস এদেরকে কি বানায় এটা আগামীকাল বলা হবে। কত কর্মকাণ্ড একত্র হলে সন্ত্রাস হয়? এক নম্বর দলবদ্ধতা, দুই নম্বর অস্ত্রের ব্যবহার। পুলিশ যদি দল বেঁধে অস্ত্র নিয়ে সুর ধরতে যায়, সন্ত্রাসী ধরতে যায়, তাহলে পুলিশের এই অস্ত্রধারী পুলিশের দলকে সন্ত্রাসী বলা যাবে? কারণ তিন নম্বরটা বাকি। কারণ কি? তিন নম্বরটা বাকি। পুলিশ যদি দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরতে যায়, এর দ্বারা সরকারের আইন শৃঙ্খলা ভঙ্গ হয় না রক্ষা হয়? সমাজের শান্তি বিনষ্ট হয় না প্রতিষ্ঠিত হয়? সুতরাং পুলিশ দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরতে গেলে সেটাকেও সন্ত্রাস বলা যাবে না, সন্ত্রাস বলা হবে দল বেঁধে অস্ত্র নিয়ে এমন নির্দোষ মানুষের উপর যদি হামলা চালায়, যে মানুষ কোন রকমের অপরাধ করেনি, নিরপরাধ মানুষের উপর হামলা চালালে এই হামলার নাম হল সন্ত্রাস। এবার বলুন, বাংলাদেশের বোমাবাজ, ইন্ডিয়ার বোমাবাজ, পাকিস্তানের বোমাবাজ, ব্রিটেনের বোমাবাজ, আমেরিকার বোমাবাজরা একা একাই সন্ত্রাস চালাচ্ছে না দলবদ্ধভাবে? খালি হাতে না অস্ত্র নিয়া দোষীর উপর হামলা করে না নির্দোষের উপর? হালাল না হারাম? হারাম। নির্দোষের উপর হামলা চালানোই তো হারাম, আর হত্যা করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কোন একটা নির্দোষ মানুষকে যে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ করলো। এক একটা সন্ত্রাসী কি পরিমাণ সওয়াব হাসিল করতেছে আন্দাজ করলেন আপনারা? কি পরিমাণ সওয়াব হাসিল করতেছে নির্দোষ মানুষ, একটা নির্দোষ মানুষে হত্যা করা সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ। আর আত্মহত্যা সেটা তো ডাবল অপরাধ। যারা আত্মঘাতী বোমা হামলা করে এরা অপরকে হত্যা করে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান পাপ করে, আর আত্মহত্যা করে তারও ছেড়ে ডাবল অপরাধ করে। সুতরাং বোমা হামলাকারী সন্ত্রাসীদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, সম্পর্ক থাকলে খ্রিস্ট ধর্মের সম্পর্ক আছে। কেমনে বুঝলেন? মানুষ কোন করার যত পাপ করুক অগ্রিম কাফফারা হয়ে গেছে। নিজেরে হত্যা করার যত অপরাধ করুক অগ্রিম কাফফারা হয়ে গেছে, যত বদমাশি করুক অগ্রিম কাফফারা হয়ে গেছে, যত চুরি করুক অগ্রিম কাফফারা হয়ে গেছে, যত ডাকাতি করুক অগ্রিম কাফফারা হয়ে গেছে, যত অপরাধ করুক সব অগ্রিম কাফফারা হয়ে গেছে। সুতরাং এই জাতিটা, এই জাতিটা এদেরকে, এদেরকে এদের ধর্ম বিশ্বাস বিশ্ব সন্ত্রাসী বানাইছে। গত দুই বছর আগে লন্ডনে এক খ্রিস্টানের ওয়াজ শুনেছিলাম, তারাও ওয়াজ করে, এক খ্রিস্টান তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। আমাদের একজন মুসলমান সেই ভাষণ শুনে আসলো, আমাকে বুঝা বলল ভাষণে কি বলেছে, বলে দেখো এই দুনিয়ার প্রতিটি মানুষ একটা সীমিত জীবন নিয়ে দুনিয়াতে আসে, জীবনের সময় সীমা শেষ হয়ে গেলে সাত আসমান সাত জমিন বিক্রি করেও এক বিন্দু পরিমাণ সময় বাড়ানো যাবে না। কাজেই এই জীবনের সীমিত সময়টা ফুরাবার আগে আগে যত পাপের সুযোগ পাও, একটা পাপ যদি না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইলে, কারণ আজকে যে পাপের সুযোগ পেয়েছ আগামীকাল এই আজকের দিনটা আর তোমার জীবনে কোনোদিন ফিরে আসবে না। যতগুলি অপরাধের সুযোগ আজকে পেলে সবগুলি অপরাধ যদি করো জীবনটা কাজে লাগাইলে, কোন একটা অপরাধ যদি না করো তোমার জীবনের এই মুহূর্তটা বেকার গেল। পাপের সুযোগ পেয়ে পাপ করবে না কেন, তোমার সকল পাপের তো কাফফারা অগ্রিম হয়ে গেছে। খ্রিস্টানের ওয়াজ বুঝলেন, তার ওয়াজটা কি তার ধর্ম বিশ্বাস মতো হয় নাই, তার ওয়াজটা তার ধর্ম বিশ্বাস মতো হয়েছে। ওয়াজ করে একটা পাপের সুযোগ পাইলেও যদি পাপটা না করে তাহলে তার জীবনের এই অংশটা নষ্ট হইল, কেন তুমি এই পাপটা করলা না, কারণ কাফফারা তো তোমার অগ্রিম হয়ে গেছে, এই পাপের তো আর কোনো শাস্তি নাই তোমার। যত পাপ করতে পারো দুনিয়াতে ততই লাভ, যতই পাপ করতে পারো ততই লাভ, যতই পাপ করতে পারো ততই লাভ। ডব্লিউ বুশেরও এই বিশ্বাস, জার্মান প্রফেসর খ্রিস্টান প্রফেসর হ্যান্সেরও একই বিশ্বাস, সারা দুনিয়াতে যত খ্রিস্টান আছে সমস্ত খ্রিস্টানের পায়ে একই বিশ্বাস, বাংলাদেশে খ্রিস্টান মিশনারিতে কর্মরত যত খ্রিস্টান আছে সবগুলির একই বিশ্বাস, তারা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ বইয়ে পরিষ্কার লিখেছে, যিশুকে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে তারা দুনিয়ার জীবনে যত অপরাধ করবে সমস্ত অপরাধ অগ্রিম মাফ হয়ে গেছে, অগ্রিম কাফফারা হয়ে গেছে। এবার বলুন, বুশ তার অস্ত্রধারী সেনাবাহিনী এর দল ইরাকে পাঠাইয়া হামলা করাইল, তিন জিনিস, যে তিন জিনিসে সন্ত্রাস হয় এই তিন জিনিস পাওয়া গেল, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর নির্দোষের উপর হামলা। বলুন তো ইরাক, ইরাকিদের কি দোষ ছিল? একটা দোষের দাবি উত্থাপন করেছিল বুশ, যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র প্রস্তুত, অস্ত্র বানাইছে। সাদ্দাম বলে আমি এমন অস্ত্র বানাইনি, গণবিধ্বংসী অস্ত্র বানি, যে অস্ত্র যুদ্ধের মাঠে ব্যবহার করলেও শত্রু সেনা শুধু মারা যায় না জনগণ পর্যন্ত মারা যায়। আপনাদের বিবেক কি বলে এমন অস্ত্র বানানো বৈধ হওয়া উচিত না অবৈধ? ওই আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ অভিযোগ উত্থাপন করলো ইরাকের বিরুদ্ধে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম অবৈধ অস্ত্র বানাইছে। সাদ্দাম বলে বানাইনি, সে বলেছে না বানাইছস, সাদ্দাম বলে বানাইয়া থাকলে তুই আস, আইসা দেখা কোথায় বানাইলাম, কই আসবো না দেখাবো না হামলা করব, না কোনো সাক্ষী আছে না কোনো প্রমাণ আছে না কোনো আইন আছে না কোনো আদালত আছে না কোনো বিচার আছে না কোনো ইনসাফ আছে না গায়ের জোরে। হামলা করার পর বুশের বাহিনী গোটা ইরাক দখল করল, সাদ্দামকে বন্দী করল। এবার ইরাক সাদ্দামের নিয়ন্ত্রণে না বুশের নিয়ন্ত্রণে? এখনো পর্যন্ত কি দেখাতে পেরেছে সেই নিষিদ্ধ অস্ত্র বানিয়েছিল, দেখাতে পেরেছে? পারেনি, সুতরাং ইরাকে বুশের হামলাটা ছিল সন্ত্রাস। বুশ কি এই এইটুকু অপরাধ বুঝার ব্রেন নাই? সম্পূর্ণ নিরপরাধী, কোন যুক্তি নাই, প্রমাণ নাই, আইন নাই, আদালত নাই, সাক্ষী নাই, গায়ের জোরে হামলা করে দখল করে নেব, এটা যে কত বড় জঘন্যতম অপরাধ, এই যে বুঝার মতো ব্রেইন বুশের নাই, বুঝে শুনে এত বড় জঘন্যতম অপরাধ করলো কেন? এবার আপনারা বলুন, যত অপরাধ করতে পারে ততই লাভ, কারণ সমস্ত অপরাধের অগ্রিম কাফফারা হয়ে গেছে। এবার বলুন, খ্রিস্টানদেরকে কোন জিনিসের সন্ত্রাসী বানায়? খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাস এদেরকে সন্ত্রাসী বানায়। কিন্তু এই রকম ধর্মের নামে এই রকম অন্ধবিশ্বাস বর্তমান দুনিয়ার বিবেকবান মানুষের কাছে অচল। ধর্মের নামে এমন অন্ধবিশ্বাস বর্তমান দুনিয়ার বিবেকবান মানুষদের কাছে সচল না অচল? কাজেই বিশ্ব বিবেকের কাছে ধরা পড়ে গিয়েছিল ইরাকে বুশের আক্রমণ অন্যায় অপরাধ। এইটাকে দামা চাপা দেওয়ার জন্য মুসলমানের দেশে দেশে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। বিশ্ব বিবেকের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য, সারা বিশ্বের বিবেকবানদের দৃষ্টি যেন ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়া যায়, সেই কুচক্রান্তে সারা বিশ্বে সন্ত্রাসের আগুন জ্বালিয়ে দিয়েছে এই বুশ। কিভাবে আগুনটা জ্বালালো এর একটা পদ্ধতির বিবরণ দিচ্ছি আপনাদেরকে, শুনুন। বছরখানেক আগে বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশের একটা সমিতির উদ্যোগে, যৌথ উদ্যোগে, সন্ত্রাস দমন প্রসঙ্গে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল ঢাকায়। সেই সেমিনারে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করে আনা হয়েছিল জার্মানের এক কলেজের খ্রিস্ট ধর্মাবলম্বী প্রফেসর হ্যান্সকে। প্রফেসর হ্যান্স কোন ধর্মে বিশ্বাসী? খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। ঢাকার সেই সন্ত্রাস দমন শীর্ষক সেমিনারে প্রফেসর হ্যান্স, খ্রিস্ট ধর্মাবলম্বী প্রফেসর হ্যান্স, তার প্রধান লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে বলেছে, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাসকে লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান ইসলামে বিশ্বাসী কিনা আপনারা কি বলেন? সারা দুনিয়ার সমস্ত মুসলমান ইসলামে বিশ্বাসী কিনা? সুতরাং ইসলাম ধর্ম যদি সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে থাকে, তাহলে কোন মুসলমানটাকে সন্ত্রাসী না বলে ছাড়ল? একটি মুসলমানকেও সন্ত্রাসী আখ্যানা দিয়ে ছাড়ল না। আপনাদের ধর্ম ইসলাম সূচনাকাল থেকেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন থেকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেদিন থেকেই ইসলাম ছিল একটা সন্ত্রাসী ধর্ম, আর ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। বাংলার জমিনে দাঁড়িয়ে এই কুখ্যাত প্রফেসর হ্যান্স এই বক্তৃতা দিয়ে চলে গেছে। এটা কি খ্রিস্টানদের সেই মহাপাপ দামা চাপা দেওয়ার কুচক্রান্ত নয়? খ্রিস্টানদের ধর্ম তাদেরকে যে সমস্ত মহাপাপে উদ্বুদ্ধ করে, এই সমস্ত মহাপাপ বিশ্ব বিবেকের কাছে অচল। বর্তমান বিশ্বের বিবেকবানদের কাছে এই ধর্মের নামে এমন অন্ধবিশ্বাস সচল হতে পারে না, অচল। আপনারা কি মনে করেন, বিবেকবানদের কাছে ধর্মের নামে এমন অন্ধবিশ্বাস সচল হতে পারে? আমার জীবনে যত অপরাধ করি না কেন, সকল অপরাধের অগ্রিম কাফফারা হয়ে গেছে আমার নবীর দ্বারা। ধর্মের নামে এমন অন্ধবিশ্বাস বিবেকবানদের কাছে সচল হতে পারে? অচল। এই অচল বিশ্বাসের বিশ্বাস থেকে বিবেকবানদের দৃষ্টি ভিন্ন দিকে ফিরাবার জন্য ইসলামকে সন্ত্রাসী ধর্ম আখ্যা দিয়েছে সেই কুখ্যাত খ্রিস্টানেরা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সন্ত্রাসী মুহাম্মদ বলে আখ্যা দিয়েছে সেই কুখ্যাত খ্রিস্টানেরা। এখন এই কথাটাও তো ইসলাম ধর্মটাই সন্ত্রাসী, এই কথাটাও তো শুধু মুখের দ্বারা চেঁচামেচি করে বলতে থাকলে হবে না, মুসলমানদের দেশে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে হবে। তো সেই সূত্রে খ্রিস্টানের দালালেরা বাংলাদেশে ওই প্রফেসর হেন বক্তৃতা দিয়ে যাওয়ার পর থেকেই সিরিজ বোমা হামলা শুরু হয়েছে বাংলাদেশে। সুতরাং সবগুলি শয়তানি চক্রান্ত একই সূত্রে বাঁধা, সবগুলি শয়তানি চক্রান্ত একই সূত্রে বাঁধা। বুশ সন্ত্রাসী হামলা চালিয়ে ইরাক দখল করার পর জার্মান প্রফেসর হ্যান্স ইসলামকে সন্ত্রাসী ধর্ম আখ্যা দিয়েছে, আর জার্মান প্রফেসর হ্যান্স ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম আখ্যা দেওয়ার পর বাংলাদেশে সিরিজ বোমা হামলা শুরু হয়েছে। সুতরাং সবগুলি শয়তানি চক্রান্ত একই সূত্রে বাঁধা নয় কি? সবগুলি শয়তানি চক্রান্ত একই সূত্রে বাঁধা। এই জন্য বলেছিলাম বাংলার 10 কোটি মুসলমানদের জানতে হবে বর্তমান বিশ্ব সন্ত্রাসের গোড়া কোথায়। বর্তমান বিশ্বের প্রচলিত সন্ত্রাসের গোড়া কোথায়? আমেরিকার প্রেসিডেন্ট বুশের হাতে বিশ্ব সন্ত্রাসের গোড়া। তার ইঙ্গিতে সারা দুনিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। সুতরাং বাংলাদেশে যদি কোনো মুসলমান নামদারি সন্ত্রাসী বোমা হামলায় জড়িয়ে থাকে তাহলে সেই মুসলমানকে আমরা মূল্যায়ন করব নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের মতো। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর যেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল, মুসলমান পিতার ঔরসে জন্মগ্রহণ করেছিল, মুসলমান মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিল, মুসলমানি নাম রেখেছিল, মুসলমানের মতো জীবনযাপন করেছিল, কিন্তু ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানদের পক্ষে দালালি করেছিল, সেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর যেই ভূমিকা পালন করেছিল বর্তমান বাংলাদেশের সন্ত্রাসী বোমাবাজেরা ঠিক তেমনি ভাবে ইসলাম এবং মুসলমানের পক্ষে বিরুদ্ধে বুশের পক্ষে মির্জাফরি করে চলছে। এই সমস্ত মির্জাফরদের চিহ্নিত করা দরকার। এই সমস্ত মির্জাফরদের মোকাবেলায় দেশ দরদি সমস্ত মানুষ নয় বাংলাদেশের সমস্ত নাগরিক সম্মিলিতভাবে রুখে দাঁড়াবার দরকার। আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, এই বোমাবাজে রাজে লিফলেটিং করে আমরা ইসলাম কায়েম করার জন্য এটা করলাম, বলুন ইসলামের নামে এমন কাজ করলে ইসলামের সুনাম হয় না দুর্নাম হয়? তাইলে কায়েম করলো না শিকড় কাটল? দেখেন বুশের দালাল হাতে নাতে কিভাবে ধরাবো। ইসলাম শব্দ ব্যবহার করছে কেন বুশের দালাল সন্ত্রাসী বোমাবাজেরা? আল্লাহর বিধান কথাটা ব্যবহার করতেছে কেন? আরবি অক্ষরে লিফলেটিং করতেছে কেন? সবগুলির মূলে ষড়যন্ত্র হইল দেশের সাধারণ মুসলমান যারা এত গভীর তত্ত্ব তলিয়ে দেখার সুযোগ পায় না, তারা যেন অতি সহজে বুঝে নেয় ইসলামের কথা যারা বলে এরাই যদি সন্ত্রাস করে থাকে, আর আরবি আরবি ভাষায় যারা লেখাপড়া করে এরাই যদি সন্ত্রাস করে থাকে তাহলে তো আরবি ভাষায় লেখাপড়া করে এবং এবং ইসলামের কথা বলে মাদ্রাসায় পড়ুয়ারা, সুতরাং মাদ্রাসাতেই সন্ত্রাসী উৎপাদন হয় এই ধারণা সর্বসাধারণের মধ্যে প্রচার করার কুমন্ত্রণ প্রচার করার কুচক্রান্ত নিয়া এই বুশের দালালেরা ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এই বুশের দালালেরা আরবি অক্ষরে লিফলেটিং করে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এবার কিছু অনুমান হয়েছে আপনাদের মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কত গভীর চক্রান্ত চলছে? একটা কথা আগে বলেছি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সন্ত্রাসীরা যে আরবি ভাষায় লিফলেটিং করে আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই। সন্ত্রাসীদের বোমাবাজদের এই আরবি লিফলেটিং মাদ্রাসার ছাত্ররা লিখে দেয়, মাদ্রাসার শিক্ষক লিখে দেয় না, খ্রিস্টানেরা লিখে দেয়? প্রমাণ কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ খ্রিস্টানেরা লিখেছে, ওইটার আরবি নাম তারাই লিখেছে আত-তরিকু ইলাল জান্নাতি আলা দুইল কোরআন। সুতরাং এই এই এই কুচক্রীরা, এই শয়তানেরাই যে কোরআনের নামে ইসলামের নামে আরবি ভাষাচ্ছে, এটা তাদের বৈধতার জ্বলন্ত প্রমাণ। সুতরাং সন্ত্রাসী বোমাবাজদের লিফলেটে যে আরবি ভাষা ব্যবহার হচ্ছে সেটা কোন মুসলমানের দেওয়া নয়, সেটা খ্রিস্টান ভাষা ব্যবহার হচ্ছে। কাজেই মুসলমান ধোকায় পড়বেন না, মুসলমান খ্রিস্টানদের কুচক্রান্তে পড়ে ইমান হারাবেন না। খ্রিস্টান প্রফেসর হ্যান্সে বলে গেল, ইসলাম ধর্ম সূচনা কাল থেকে সন্ত্রাসকে লালন করে এসেছে, ইসলাম ধর্মই যদি সন্ত্রাসী হয় তাহলে বলুন শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাকে বললো না সমস্ত মুসলমানদেরকে বললো? কাজেই নিজেদেরকে মুসলমান ফরিস হয়ে দিয়া এখনো যারা টুপিওয়ালা দাড়িওয়ালাকে সন্ত্রাসী বলতে চায়, এদের চূড়ান্ত সময় এসেছে। এতদিন তো টুপিওয়ালা দাড়িওয়ালাকে তোমরা সন্ত্রাসী বলেছো, এখন শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাকে সন্ত্রাসী বলে রেহাই পাওয়ার ভয় নাই। তোমাদের মস্তিষ্ক যে খ্রিস্টানেরা ধুলাই করে দিয়েছে, তারা এখন গোটা ইসলাম ধর্মকেই সন্ত্রাসী ধর্ম আখ্যায়িত করছে, গোটা ইসলামের নবী মুহাম্মদকে সন্ত্রাসী মুহাম্মদ বলে আখ্যায়িত করছে, এখন কোন পথে যাবে বলো? হয়তো তাদের পক্ষে চলে যাও, হয়তো হয় মুনাফিক মার্কা মুসলমানেরা খ্রিস্টানদের ধর্মাবলম্বী হয়ে যাও, আর না হয় মুসলমানের মতো মুসলমান হয়ে বিশ্ব সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াও। আজকে আপনাদেরকে শুধু সারা দুনিয়ার সন্ত্রাস যে চলছে এর গোড়া কোথায় এর সন্ধান দিলাম। আগামীকাল ইসলামের সাথে সন্ত্রাসের সম্পর্ক কতটুকু এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। এই প্রফেসর হ্যান্সে বলে গেল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলাম সূচনাকাল থেকে কতটুকু সন্ত্রাস লালন করেছে, সন্ত্রাসের সাথে ইসলামের কোন আদৌ কোন সম্পর্ক আছে কিনা, ইসলামের সাথে সন্ত্রাসের আদৌ কোন সম্পর্ক আছে কিনা, ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। আজকে এই পর্যন্ত যা আলোচনা হলো এর আলোকে আমরা গোটা বিশ্বের সমস্ত সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো সুমতি আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আমি গতকাল বলেছি বর্তমান দুনিয়ায় যত বোমাবাজি আর সন্ত্রাস হচ্ছে তার মূল উৎস কোথায়। খ্রিস্টানদের ধর্মবিশ্বাস এর মূল উৎস, খ্রিস্টানদের ধর্মবিশ্বাস। তারা তাদের বইয়ে লিখেছে শুধু যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করলেই জীবনে যত অপরাধ করবে সমস্ত অপরাধ জন্মের আগেই ক্ষমা হয়ে গেছে গণ্য হবে। সুতরাং যে খ্রিস্টানেরা মনে করে আমাদের জন্মের আগেই আমাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে গেছে, তাদের ধর্মবিশ্বাসই তাদেরকে সন্ত্রাসী বানায়। এদের ধোকায় পড়ে কিছু নামদারি মুসলমান নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের মতো মুসলমান সমাজকে কলুষিত করার জন্য, মুসলমানদেরকে খ্রিস্টানদের কাছে পরাজিত করার জন্য, খ্রিস্টানের পক্ষে মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দালালি করে, এই রকমের দালাল ছাড়া কোন মুসলমান এই খ্রিস্টানদের উৎসমূল সন্ত্রাস এবং বোমাবাজিতে অংশগ্রহণ করতে পারে না। এরা যে খ্রিস্টানদের ওই দালালি করছে তার সুস্পষ্ট প্রমাণ খ্রিস্টানেরাও তাদের বইয়ের নাম দিয়েছে আরবি ভাষায় আত-তরিকু ইলাল জান্নাতি আলা দুইল কুরআন, কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। সন্ত্রাসী বোমাবাজেরাও আরবিতে লিফলেটিং করে আমরা আল্লাহর বিধান চাই। সুতরাং খ্রিস্টানদের বইয়ের আরবি নাম যারা লিখেছে, বোমাবাজদের লিফলেটে আরবি কথাও তারাই লিখেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ হয়তো বুঝে শুনে, আর না হয় না বুঝেই এই সন্ত্রাস এবং বোমাবাজির দায় দায়িত্বটা ঢালাওভাবে মাদ্রাসা শিক্ষার উপর চাপিয়ে দিতে চায়, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর চাপিয়ে দিতে চায়। আজকের ইনকেলাব পত্রিকায় আপনারা দেখে থাকবেন, আজকের ইনকেলাবের প্রথম পৃষ্ঠায় চারজন শীর্ষ সন্ত্রাসীকে বাংলাদেশের র‍্যাব বাহিনী গ্রেফতার করেছে, এদের পরিষ্কার ছবি ইনকেলাবের প্রথম পৃষ্ঠায় এসেছে। একটাও টুপিওয়ালা দাড়িওয়ালা নয়, একটারও টুপি নাই দাড়ি নেই, বরং এই সন্ত্রাসীদের, বাংলাদেশের সন্ত্রাসীদের চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল, তার ফটো সহ তার স্বীকারোক্তি আজকের ইনকেলাব পত্রিকায় এসেছে। তার ফটোটা দেখলে, তার লিবাস পোশাক দেখলে, তার চেহারা দেখলে, সে ইসলাম কায়েম করা দূরের কথা, একটা মুসলমানের বাচ্চা হিসাবে চিনার উপায় না। সে বলে ইসলাম কায়েম করার জন্য আমরা এ পথে এসেছি। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যেই লোক শয়তানের এবং নফসের গোলামির কারণে তার মাথায় ইসলাম কায়েম করতে পারে না, যেই লোক নফসের এবং শয়তানির গোলামির কারণে তার চেহারা ইসলাম কায়েম করতে পারে না, যেই লোক নফসের এবং শয়তানের গোলামির কারণে তার লিবাস পোশাকে ইসলাম কায়েম করতে পারে না, সারা দেশে বোমাবাজি করে নিরীহ মানুষ হত্যা করেছে, কোন ইসলাম কায়েম করতে চায়? সুতরাং ইসলাম কায়েমের স্লোগানটা বাস্তব না খ্রিস্টানি চক্রান্ত? বোমাবাজদের মুখে ইসলাম কায়েমের স্লোগানটা বাস্তব নয়, খ্রিস্টানি চক্রান্ত। যেমন চক্রান্ত করে বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, খ্রিস্টানদের বইয়ে কোরআনের নাম নিয়েছে যে চক্রান্তে খ্রিস্টানদের দালাল সন্ত্রাসী বোমাবাজেরা ইসলাম কায়েমের স্লোগান দিচ্ছে, একই চক্রান্তে। আজকে আমি আলোচনা করতে চাই ইসলামের সাথে সন্ত্রাসের সম্পর্কটা কি, সন্ত্রাসের সাথে ইসলামী শিক্ষার সম্পর্কটা কি। প্রশ্নের জবাবটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝে নিই। বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের পাঠদান সমাপ্ত হওয়ার পর ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার একটা চিরন্তন বিধান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বিধান সর্বসম্মতিক্রমে পালিত হয়, সেটা হল পরীক্ষার হলে যে সমস্ত ছাত্ররা প্রশ্নের জবাব সঠিক লেখে তাদেরকে যেমন ভাবে লেখার সুযোগ সুবিধা এবং পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তেমনি ভাবে যারা প্রশ্নের জবাব ভুল লেখে তাদেরকেও সমান সমান সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দেওয়া হয়। এই নিয়ম চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আছে কি? আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কতটা? কি সেটা? ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার আরেক আয়াতে বলে, লা ইকরাহা ফিদ্দিন, ও মুসলমানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। ও মুসলমানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। একদিকে সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা দিলেন, অপরদিকে বাতিল ধর্ম যারা পালন করে তাদেরকে সত্য ধর্ম পালন করতে বাধ্য করা যাবে না ঘোষণা দিলেন। এবার প্রশ্ন জাগে কিনা, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল হলে তাদেরকে সত্য ধর্ম পালনে চাপ সৃষ্টি করা যাবে না কেন? এই প্রশ্নের সেই জবাব, পরীক্ষার হলে যারা প্রশ্নের জবাব ভুল লেখে তাদেরকে লিখতে বাধা দেওয়া যাবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নেরও সেই জবাব। আবার বলছি, বলুন আপনারা, শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা চলতে থাকে, পরীক্ষায় প্রশ্নপত্রে প্রশ্নের জবাব সব ছাত্ররা ভুল লেখে না কিছু ছাত্র শুদ্ধ লেখে আর বাকি অনেক ছাত্রী ভুল লেখে? যারা শুদ্ধ লেখে তাদের এক দল, আর যারা ভুল লেখে তাদের বহু দল। এই কথাটাও একটা উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হবে আপনাদের। ধরুন ইতিহাসের প্রশ্ন, প্রথম প্রশ্নই হল বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? দশটা ছেলে লেখল 1971 সালে, আর 100টা ছেলের মধ্যে কেউ লেখল 70 সালে, কেউ লেখল 69 সালে, কেউ লেখল 72 সালে, কেউ লেখল 73 সালে, কেউ লেখল 75। শুদ্ধ লেখনেওয়ালা কদল, ভুল লেখনেওয়ালা বহুদল, ভুল লেখনেওয়ালা বহুদল। তেমনি ভাবে দুনিয়াতে সত্য ধর্ম পালন করনে ওয়ালা এক দল, যাদের নাম মুসলমান। ভ্রান্ত ধর্ম পালন করনে ওয়ালা বহু দল, ভ্রান্ত ধর্ম পালন করনে ওয়ালা বহু দল। এই একদল মুসলমানকে কঠোর ভাবে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সাবধান, যারা ভ্রান্ত ধর্ম পালন করে তাদের ধর্ম পালনে তোমরা ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না, বাধা দিতে পারবে না। সমস্ত ভ্রান্ত ধর্ম পালনকারীদের আপন আপন ধর্ম পালনের পূর্ণ সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দিতে হবে। কেন? এটা পরীক্ষার নিয়ম। বলুন তো কেন? পরীক্ষার নিয়ম। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদের যেমন প্রশ্নের জবাব সঠিক লিখলেও কারো বাধা দেওয়ার অধিকার নাই, প্রশ্নের জবাব ভুল লিখলেও কারো তাকে বাধা দেওয়ার অধিকার নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এসে সত্য ধর্ম ইসলাম পালন করলে এদেরকে যেমন কারো বাধা দেওয়ার অধিকার নাই, যারা ভ্রান্ত ধর্ম পালন করে তাদেরকেও কোন মুসলমানের পক্ষে বাধা দেওয়ার অধিকার নাই। তার কারণ হলো গোটা দুনিয়াটাকে আল্লাহ, গোটা পৃথিবীটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল রূপে সাব্যস্ত করেছেন। সারাটা দুনিয়া সমস্ত মানুষের জন্য কি পরীক্ষার হল। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, পরীক্ষার হলে যখন কাউকে ঢুকাইয়া যখন পরীক্ষা নেওয়া হয়, এর আগে কি তাকে পড়াশোনা করাতে হয় না? আল্লাহ যে আমাদের দুনিয়াতে পাঠালেন মানে পরীক্ষার হলে ঢুকালেন, তাহলে আমরা লেখাপড়া করলাম কোথায়? শিক্ষা না দিয়েই আমাদের কি কি পরীক্ষার হলে ঢুকিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবও কোরআনের বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন, وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। হে মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন তোমাদের আমল পরীক্ষা করার জন্য, তোমাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তাআমালুন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দলে দলে পালাক্রমে মানুষ পাঠাচ্ছেন আল্লাহ পরীক্ষা করার জন্য, যে এখানে মানুষ কেমন কার্যকলাপ করে তার পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। সুতরাং দুনিয়াটাকে যে পৃথিবীটাকে যে আল্লাহ সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল সাব্যস্ত করেছেন এটা সুস্পষ্ট। বাকি রইল প্রশ্ন, পরীক্ষার হলে ঢুকাবার আগে কি শিক্ষা দিতে হয় না? শিক্ষা না দিয়েই কি পরীক্ষা নেওয়া হয় না শিক্ষা দিয়ে পরীক্ষা নেওয়া হয়? আল্লাহ যে আমাদের পৃথিবী নামক পরীক্ষার হলে পাঠালেন পরীক্ষা নেওয়ার জন্য, শিখালেন কবে, কখন, কোথায়, কিভাবে, সেই প্রশ্নের জবাবে আল্লাহ অন্য আয়াতে বলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফেও বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহর কুদরতি হাতে থাবা দিয়া যত মানুষ কিয়ামত পর্যন্ত আদমের সন্তান হিসেবে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবে, তাদের সকলকে ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকার আকারে বের করে একটা মাঠে দাঁড় করালে, বলুন তো কতজন মানুষকে? সমস্ত মানুষকে। আদমের বংশে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে আদমের পিঠ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকার আকারে বের করে একটা মাঠে দাঁড় করালে। মাঠটার উপাধি হল ময়দানে মিসাক, আর মাঠের নাম হল আরাফার ময়দান। আরাফার ময়দান নাম শুনছেন কখন? হাজি লোকেরা জিলহজ মাসের 9 তারিখে একটা মাঠে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয়, বিশাল মাঠ। এটা হজের 3 ফরজের সবচেয়ে বড় ফরজ। এই মাঠটার নাম আরাফার মাঠ। মাঠের উপাধি ময়দানে মিসাক। সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাঠে দাঁড় করিয়ে প্রশ্ন উত্তর আকারে একটা শিক্ষা দিলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমাদের সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আমি আল্লাহ নই কি? সমস্ত মানুষ সেদিন এক বাক্যে জবাব দিল, বালা, হ্যাঁ, আমাদের সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আপনি আল্লাহ। এবার আপনারাই বলুন, যিনি আমার সকল চাহিদা পূরণ করবেন আমি তার বিরুদ্ধে আচরণ করব না আনুগত্য করব? করো কিনা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাচ্ছি। তাহলে দুনিয়াটাকে যে আমাদের জন্য পরীক্ষার হল বানালেন, এর আগে কি আমাদের কিছু শিক্ষা দিলেন? তাহলে শিক্ষা না দিয়েই আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে পাঠাচ্ছেন না শিক্ষা দিয়ে পাঠাচ্ছেন? সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন পৃথিবীতে পাঠাবার আগেই, তোমাদের সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আমি আল্লাহ, সুতরাং আমার আনুগত্য করতে হবে, আমার কাছ থেকে তোমার চাহিদা পূরণ করে নিতে হলে। স্বীকার যে করেছো আমি তোমার সকল চাহিদা পূরণের মালিক, সুতরাং তুমি আমার আনুগত্য সারা জীবন বর করো কিনা তার পরীক্ষা করবো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হলে আগে পাঠালেন না আগে শিক্ষা দিলেন তারপর দুনিয়া নামের পরীক্ষার হলে পাঠালেন? এখন যদি আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম পালন করো তবুও স্বাধীনতা দেওয়া হবে, যদি আল্লাহর গ্রহণযোগ্য নয় ভ্রান্ত ধর্ম পালন করো তবুও স্বাধীনতা দেওয়া হবে। ব্যাপার কি? এটা ক্লাসরুম নয়, এটা পরীক্ষার হল। পৃথিবীটা মানুষের জন্য ক্লাসরুম না পরীক্ষার হল। তাই পরীক্ষার হলে যেভাবে প্রশ্নের সঠিক জবাব লেখলে বাধা দেওয়ার অধিকার কারো নাই, ভুল লেখলেও বাধা দেওয়ার অধিকার কারো নাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে সত্য ধর্ম ইসলাম পালন করলে যেমন কোন মানুষের অধিকার নাই তাকে বাধা দেওয়ার, যত ভ্রান্ত ধর্ম দুনিয়াতে আছে সেইগুলি পালন করলেও আল্লাহ মুসলমানদেরকে নির্দেশ করে বলেন লা ইকরাহ ফিদ্দিন, সাবধান মুসলমানেরা, ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের না। কাজেই ইসলাম পালন করাবার জন্য আমরা হামলা করব, ইসলামের বিধান পালন করাবার জন্য আমরা আক্রমণ করব। তাহলে ইসলামের শিক্ষা গেল কোথায় আর আমাদের কাজ রইল কোথায়? বল প্রয়োগে কাউকে ইসলামের বিধান পালন করাবার জন্য, বল প্রয়োগে কাউকে ইসলাম গ্রহণ করাবার জন্য হামলা করার কোন বিধি বিধান ইসলামে নাই। আল্লাহ পরিষ্কার বলেছেন লা ইকরাহ ফিদ্দিন, সত্য ধর্ম গ্রহণ করা না করার ব্যাপারে চাপ সৃষ্টি করার অধিকার কারো নাই, বল প্রয়োগের অধিকার কারো নাই। যেমন ভাবে পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে তাকে শুদ্ধ লিখতে বাধ্য করার অধিকার কারো নাই। তবে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র 63 বৎসরের জিন্দেগীর শেষের 10টি বৎসরে 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন? এতক্ষণ আমরা কি বুঝলাম? অমুসলমানকে, ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে সত্য ধর্ম গ্রহণ করার জন্য বল প্রয়োগের অনুমতি ইসলামে আছে? ইসলামী শিক্ষায় বল প্রয়োগের ব্যবস্থা আছে? নাই। তাহলে কেন আল্লাহর রসুল পবিত্র জীবনের শেষের 10টি বৎসরে কতটা যুদ্ধ পরিচালনা করেছেন? 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। 23টা যুদ্ধে তিনি নিজে সেনাপতি হিসাবে অংশগ্রহণ করেছেন, 43টা যুদ্ধে তিনি তার পক্ষ থেকে সেনাবাহিনী প্রেরণ করেছেন। 23 আর 43, 66টা যুদ্ধ আল্লাহর রসুল পরিচালনা করলেন কার বিরুদ্ধে? প্রশ্ন জাগে কিনা? এতক্ষণের কথায় কি বললেন? অমুসলমানকে বল প্রয়োগে মুসলমান বানাবার কোন বিধান ইসলামে আছে? তাহলে রসুল 66টা যুদ্ধ পরিচালনা করলেন কার বিরুদ্ধে এবং কেন? প্রশ্নের জবাব বোঝার দরকার আছে কিনা? এই প্রশ্নের জবাবটা বুঝলেই ইনশাল্লাহ আমি আশা করি ইসলামী শিক্ষার সাথে সন্ত্রাসের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, সন্ত্রাসের সাথে ইসলামী শিক্ষার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা ইনশাল্লাহ আপনাদের সামনে দিবালোকের সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আরো একটা কথা, আমাদের আরো একটা উদাহরণ আমাদের আগের থেকে বুঝে নেওয়া দরকার। একটা পরীক্ষার হলে বসে বসে 100 জন ছাত্র পরীক্ষা দিচ্ছে, যারা শুদ্ধ লেখে তাদেরকেও কেউ বাধা দেয় না, যারা ভুল লেখে তাদেরকেও কেউ বাধা দেয় না, সবাই আপন আপন লেখায় স্বাধীন। সুতরাং এই পরীক্ষার হলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে কিনা, বিরাজ করবে কিনা, করবে। শুদ্ধ লেখলে লেখনেওয়ালারা যদি ভুল লেখনেওয়ালাদেরকে বাধা দেয়, শান্তি রক্ষা হবে না অশান্তি ঘটবে? ভুল লেখনেওয়ালারা যদি শুদ্ধ লেখনেওয়ালাদেরকে বাধা দেয়, তাহলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা হবে না, বিঘ্নিত হবে, বিঘ্নিত হবে। এখন যদি এমন পাওয়া যায় যারা ভুল লেখতেছে এরা, যারা শুদ্ধ লেখতেছে তাদেরকে বলতেছে তোরা ভুল লেখতেছস, তোদেরকে লিখতে দেব না, আরো যদি এইরকম লেখোস তাহলে আমরা তোদের প্রতি চাপ সৃষ্টি করব, বল প্রয়োগ করব, শক্তি প্রয়োগ করব। নিজে তো প্রশ্নের জবাব ভুলেই লেখে, যতক্ষণ পর্যন্ত ভুল লেখল, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ লেখনেওয়ালাদেরকে ভুল বলল না, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ লেখনেওয়ালাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করল না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ভুল লেখার ওই স্বাধীনতা দেওয়া হয়েছিল কিনা? যখন নিজে তো ভুল লেখেই, যারা শুদ্ধ লেখে তাদের লেখাকে বলে ভুল, আবার তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে ভুল লেখা শুদ্ধ লেখায় বাধা দেওয়ার জন্য, এমত অবস্থায় এই ভুল লেখনেওয়ালা পরীক্ষার্থীদের কি আরো পরীক্ষার হলে থাকতে দেওয়া যায়? এবার বলুন, দুনিয়াটা সমস্ত মানুষের জন্য কি? সত্য ধর্ম একমাত্র কোনটা? বাকি ধর্মগুলি কি? ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে কিনা? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা শুধু তোমাদের ধর্ম, তোমাদের ধর্ম ভ্রান্ত ধর্ম নিরিবিলি পালন করো, ইসলামের বিরুদ্ধাচরণ না করো, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানদের উপর হামলা না করো, ততক্ষণ পর্যন্ত নিজে তো ভ্রান্ত ধর্ম পালন করেই আবার ইসলাম ধর্মকে বলে ভ্রান্ত, আবার মুসলমানদের উপর করে হামলা, এদেরকে কি আরো পরীক্ষার হলে থাকতে দেওয়া যায়? এদেরকে পরীক্ষার হল থেকে বিদায় দেওয়ার যে ব্যবস্থাটা, সেটাই হলো ইসলামের জিহাদ বিধান। আর ইসলাম ধর্মকে ভ্রান্ত বলে অপপ্রচার চালানোটাই সন্ত্রাস, মুসলমানদেরকে হামলা করা চক্রান্তের মাধ্যমে হামলা করাটাই হলো সন্ত্রাস। সুতরাং পৃথিবীতে সন্ত্রাস দমনের দ্বিতীয় কোন ব্যবস্থা নাই একমাত্র ইসলামের জিহাদ বিধান ছাড়া। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা বিশেষ অধ্যায়, 40 বৎসর থেকে 53 বৎসর পর্যন্ত, দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত ভ্রান্ত ধর্মাবলম্বীদের একতরফা দুরবস্থাচার সন্ত্রাস সহ্য করেছেন, শেষ পর্যন্ত দেশান্তর হয়েছেন, কোথার থেকে কোথায়, 500 কিলোমিটার দূর দেশান্তর হয়েছেন, সেখানে গিয়ে হামলা শুরু করল। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন আর একতরফা সন্ত্রাস সহ্য করা নয়, এবার সন্ত্রাসের মোকাবেলায় রুখে দাঁড়াও। কথাটা একটু গোড়ার থেকে আরো পরিষ্কার করে বলি, 40 বৎসর বয়সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হলেন। ওহীপ্রাপ্ত হওয়ার পর থেকে সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলুন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কত বৎসর বয়সে? 40 বৎসর বয়সে। যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকেই ভ্রান্ত ধর্মাবলম্বীদের নির্যাতন শুরু হইল। একাধারে দীর্ঘ 13টি বৎসর তিনি মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন, এই 13টি বৎসরেই ভ্রান্ত ধর্মাবলম্বীরা ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করলো, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাইলো, আর ইসলামের দাওয়াত যিনি যান তাকে নির্যাতন করলো, ইসলামের দাওয়াত যারা গ্রহণ করেন তাদেরকে অমানসিক নির্যাতন করলো দীর্ঘ 13টি বছর পর্যন্ত। এটা কি পরীক্ষার হলের ভুল লেখনেওয়ালা ছাত্ররা শুদ্ধ লেখার বিরুদ্ধে বল প্রয়োগ নয়? পরীক্ষার হলের পরীক্ষার্থী ভুল লেখনেওয়ালা ছাত্ররা শুদ্ধ লেখার বিরুদ্ধে যদি বল প্রয়োগ করে তাদেরকে আরো পরীক্ষার হলে থাকতে দেওয়া যায়? সুতরাং এদেরকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা হিসেবে 10 বৎসরের মদনী জিন্দিগিতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। আর একতরফা সন্ত্রাসী হামলার শিকার হওয়া নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াও, সেই সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার নাম ওই ইসলামের জিহাদ বিধান। কুচক্রি খ্রিস্টানেরা এবং খ্রিস্টানের দালালরা জেহাদ রে কয় সন্ত্রাস, এবার বুঝে থাকলে বলুন, জেহাদের নাম সন্ত্রাস না সন্ত্রাস দমনের ব্যবস্থা জেহাদ? জেহাদের নাম সন্ত্রাস নয় সন্ত্রাস দমনের ব্যবস্থা জেহাদ। আরো কুচক্রান্ত দেখুন, কুচক্রি খ্রিস্টানের দালাল কুচক্রি সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে জেহাদের নামে, সন্ত্রাস চালাচ্ছে কিসের নামে? জেহাদের নামে। গোপনে বোমা তৈরি করা আর লুকিয়ে মানুষ হত্যা করার নাম জেহাদ নয় সন্ত্রাস। সন্ত্রাসীরা সন্ত্রাসের নাম দিচ্ছে জেহাদ, আর জেহাদের নাম দিচ্ছে সন্ত্রাস। এর উদাহরণ এরকম, যে ঔষধের দ্বারা রোগ জীবাণু বিনাশ হয় সেই ঔষধকে যদি রোগ জীবাণু নাম দেয়, আর রোগ জীবাণুর নাম যদি দেয় ঔষধ, তাহলে যেই রকমের কুচক্রান্ত হবে ঠিক তেমনি ভাবে যে সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা রেখেছে ইসলামে জেহাদ নামে, সেই জেহাদকে নাম দিয়েছে সন্ত্রাস, আর সন্ত্রাসকে নাম দিয়েছে জেহাদ। আরেকটা সহজ উদাহরণ বুঝতে পারেন, কোন পুলিশ যদি আইনে এবং নীতিতে অটল থাকে তাহলে এমন পুলিশকে সরকার নিয়োগ দিয়েছে চুরি করার জন্য না সুর ধরার জন্য? এখন কুচক্রি সুর যদি নিজের একয় পুলিশ আর পুলিশ রেকয় সুর, এটা যেই রকমের চক্রান্ত ঠিক তেমনি ভাবে যেই জেহাদকে আল্লাহ ফরজ করেছেন সন্ত্রাস দমন করার জন্য, কুচক্রীরা সেই জেহাদকে কয় সন্ত্রাস, আর সন্ত্রাসকে বলে জেহাদ। এটা চুরে পুলিশকে চুর আর নিজেকে পুলিশ বলার মতো চক্রান্ত, জেহাদকে সন্ত্রাস বলা আর সন্ত্রাসকে জেহাদ বলা। বুঝে থাকতে বলুন, জেহাদে আর সন্ত্রাসে সম্পর্ক কি? চুরে আর পুলিশে যে সম্পর্ক, চুরে আর পুলিশে মিতালি সম্পর্ক না পরস্পর বিরোধী সম্পর্ক? জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? রুগে রুগে আর ঔষধে যে সম্পর্ক, রুগের মধ্যে আর ঔষধের মধ্যে যেই সম্পর্ক, জেহাদে আর সন্ত্রাসে সেই সম্পর্ক, পুলিশে আর চুরে যে সম্পর্ক, সন্ত্রাসে আর জেহাদে সেই সম্পর্ক। এবার শুনুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কি পরিমাণ সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দাওয়াত দিতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। আবু জেহেল তার দল বল দিয়া সাঙ্গ পাঙ্গ নিয়া গালিগালাজ শুরু করল। শুধু গালিগালাজে ক্লান্ত হল না, ধুলা নিক্ষেপ করা শুরু করল, দুরানিককে একান্ত হল না, থুক দিতে লাগলো। শুধু থুক দিয়ে একান্ত হল না, পাথরের ঢিল ছুড়া শুরু করল। তাতেও একান্ত হল না, কেন সত্য ধর্মের দাওয়াত দেন সেই অপরাধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গলায় দম সমেদে টানা হেসরা পর্যন্ত করেছে। কতদিন? দীর্ঘ 13 বছর পর্যন্ত। ধর্ম ইসলামের দাওয়াত দিতে গিয়া সন্ত্রাসীদের এই রকম নির্যাতন কতদিন সহ্য করলেন? 13 বছর। এবার বলুন, জার্মানের খ্রিস্টান প্রফেসর হ্যান্স যে গত বছর আমাদের ঢাকায় দাঁড়িয়ে বলে গেল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাসকে লালন করে এসেছে। ইসলামের সূচনাকাল কোনটা? ইসলামের সূচনাকাল কোনটা? 13 বছর পরে ইসলাম সূচনা হয়েছে না যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন থেকে ইসলামের সূচনা? ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালন করে এসেছে না সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়ে এসেছে? ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছে। তার মধ্যে আবার অবস্থা দেখুন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, সন্ত্রাসীরা হামলা করুক, তোমরা হামলা করতে পারবে না। সন্ত্রাসীরা গালি দিক, তোমরা গালি দিতে পারবে না। সন্ত্রাসী অত্যাচার করুক, তোমরা প্রতিশোধ নিতে পারবে না, তোমরা পাল্টা জবাব দিতে পারবে না। একতরফা মার খাবে আর ইসলামের দাওয়াত দেবে। কার নির্দেশ? কার প্রতি? রসুল তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে দীর্ঘ 13 বছর পর্যন্ত এই রকম অমানসিক জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, কোনদিন পাল্টা জবাব টুকু পর্যন্ত দেননি। তাহলে এই প্রফেসর যে বলে গেল, খ্রিস্টান প্রফেসর হ্যান্স যে ঢাকার মাটিতে দাঁড়িয়ে বলে গেল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাসকে লালন করে এসেছে, এই মূর্খ সত্য ইতিহাস পড়ে এসেছিল না ইতিহাসের বেলায় মূর্খ? ইতিহাসের কথা বলতে গেলে কিছু ইতিহাস লেখাপড়া করে বলতে হয় না? আছে দুনিয়াতে এমন কোন ইতিহাস গ্রন্থ যাতে লেখা আছে সূচনাকাল থেকেই ইসলাম সন্ত্রাসকে লালন করে এসেছিল না একতরফা সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়ে এসেছিল? একটা হামলার ঘটনা আপনাদের বলি। মক্কাবাসীর কাছে থুক নিক্ষিপ্ত হয়। মক্কাবাসী নবীর গায়ে রাস্তা দিয়ে যাইতেন, ইসলামের দাওয়াত দিতেন, আবু জেহেল দল বল দিয়া নবীর গায়ে থুক দিতে পড়ত, দিল চড়ত, গলায় গামছা বেঁধে রাস্তায় গেলে তারা হেসরা করত। এইভাবে মক্কাবাসীর কাছে নির্যাতিত হয়ে মক্কা থেকে কয়েক মাইল দূর তায়েফ গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদের 3 সর্দারকে ডাকলেন, ইসলামের দাওয়াত দিলেন। এক সর্দার জবাব দিল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি নই। আর এক সর্দার জবাব দিল, সত্যই যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার জন্মস্থান মক্কার বাসিন্দাদেরকে গিয়া সত্য ধর্মের দাওয়াত দাও, আমাদের কাছে এসো না। আর এক সর্দার জবাব দিল, আল্লাহ কি তোমার চেয়ে কোনো ভালো মানুষ পেলেন না নবী বানাবার জন্য? 3 সর্দার 3 রকম জবাব দিয়া সমাজের মস্তান ছেলে ফেলেদেরকে ডাকলো, দেখে বলল, মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা সেই পাগলটাকে নিয়ে মজা করো। বলুন তো, সর্দারেরা যদি মস্তান ছেলেদেরকে বলে কাউকে নিয়ে মজা করার জন্য, অবস্থাটা কি হবে? মরুভূমির ধারালু পাথর খণ্ড নিয়া, পাথরের টুকরা নিয়া এই মস্তান ছেলে ফেলেরা নবীজির পবিত্র শরীর মুবারকে বৃষ্টি বর্ষণের মতো পাথর নিক্ষেপ শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে নবীর শরীর মুবারক রক্তে লাল হয়ে গেল, শরীরের রক্ত বেশে, পা বেশে, জুতার ভিতরে রক্ত জমাট হয়ে জুতা মুবারকে আর পা মুবারকে জোড়া লেগে গেল। নবী ক্লান্ত হয়ে কাহিল হয়ে গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফিরিস্তাকে পাঠালেন, আমার নবীকে যাইয়া বলো তাইবাসী যে বেয়াদবি তার সাথে করেছে যদি তিনি এর বিচার চান প্রতিশোধ চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তাইবাসীকে যারা এই অত্যাচারটা করলো যারা এই হামলাটা করলো নিষ্পেষিত করে দেব। জিব্রাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসলেন এই মূর্খ প্রফেসর হেমসের এই সমস্ত ইতিহাস পরে আসার দরকার ছিল 10 কোটি মুসলমানের বাংলাদেশে। আল্লাহ রাসূল জবাব দিলেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে জানতে পারেনি, বুঝতে পারেনি, সুতরাং এদেরকে ধ্বংস করে দিয়ে আমার লাভ নাই, আমার প্রতিশোধ নিয়ে লাভ নাই। আমি যদি মাফ করে দেই ভবিষ্যতে যদি দাওয়াত কবুল করে তবু তো জাহান্নাম থেকে বাঁচলো। আল্লাহ আমি মাফ করে দিলাম, আপনিও মাফ করে দিন। এই মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে খ্রিস্টান ধর্ম বিশ্বাসী জার্মান প্রফেসর হ্যান্স ঢাকার মাটিতে দাঁড়িয়ে বক্তব্য বলে গেছে ইসলামের নবী মুহাম্মদ ছিল জঙ্গি। আপনারা বুঝতে পারতেছেন আপনারা ধর্মটার সূচনা কাল থেকে কি পরিমাণ সন্ত্রাস লালন করেছে আর আপনাদের নবী কি পরিমাণ জঙ্গি ছিল, কিছু বুঝতে পারতেছেন? গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার পর থেকে দীর্ঘ 13টি পর্যন্ত বৎসর পর্যন্ত কি পরিমাণ সন্ত্রাসীদের একতরফা হামলা এবং জুলুম নির্যাতন সহ্য করেছেন তার সামান্যতম দৃষ্টান্ত। এবার শুনুন তার দাওয়াতে যে মুষ্টিময় কিছু সংখ্যক মানুষ সারা দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার চলেছিল। এই 13 বছরের দাওয়াতে যে কতজন মানুষ সত্য ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য ধর্ম গ্রহণ করার অপরাধে আরবের গরম কেমন, আরবের রোদের তাপ কেমন, যা আরব দেশে জাননি যারা তাদেরকে বোঝানো কঠিন। আরবের মরুভূমির উত্তপ্ত বালু দুপুরের রোদের গরমে এমন গরম হয় উত্তপ্ত বালুর কণা শরীরের চামড়ায় পড়লে ঠুসা উঠে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেই অপরাধে মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে চিত করে শুয়াইয়ে সেই রকমের গরম পাথর তার বুকে চাপা দিয়া সারাদিন রোদে ফেলে রাখা হতো। এটা হলো ইসলাম সূচনা কাল থেকে এই সন্ত্রাস লালন করে এসেছে তার প্রমাণ। এই মূর্খটা বলল কি আর ইতিহাসে লেখল কি? এটা প্রফেসর না মূর্খ? এই ধরনের মূর্খ আমাদের আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের মূর্খ ছাত্রকে তো শিক্ষকেরা বলে গাদা। এটা প্রফেসর না গাদা? এই গর্দভ 10 কোটি মুসলমানের দেশ বাংলার মাটিতে দাঁড়িয়ে বলে গেছে মুহাম্মদ ছিল যুদ্ধবাজ, মুহাম্মদ ছিল জঙ্গি, মুহাম্মদ ছিল সন্ত্রাসী, ইসলাম ধর্ম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। সুতরাং ইসলামকে, মুসলমানকে, মুসলমানের নবীকে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপত্র টুপিওয়ালা দাড়িওয়ালাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এটা মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, সেটা খ্রিস্টানদের চক্রান্ত। খ্রিস্টানেরা যে সমস্ত মির্জাফর বরকা মুসলমানের মস্তিষ্ক ধুলাই করে দিয়েছে তারাই খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে ইসলামী শিক্ষাকে সন্ত্রাসী শিক্ষা আখ্যা দিতে চায়। আরেকজন যিনি 13 বছরের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন নাম ছিল তার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। জ্বলন্ত আঙ্গারায় তাকে চিত করে শোয়ানো হতো, জ্বলন্ত আঙ্গারার মধ্যে তাকে চিত করাইয়া শোয়াইয়া তার বুকে এই সন্ত্রাসীরা পায়ে চাপা দিয়ে দাঁড়িয়ে থাকত। এইরকম জুলুম নির্যাতন মুসলমানদেরকে সন্ত্রাসীরা করেছিল কতদিন? 13টি বৎসর। আরেকজন যিনি রসুলের 13 বৎসরের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে আরেকজন মেয়ে লোকের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অত্যন্ত বৃদ্ধ মেয়ে লোক ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল মক্কার সন্ত্রাসী দলের সর্দার, মক্কার সন্ত্রাসী দলের সর্দার আবু জাহাল, বৃদ্ধ বয়স্কা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার অপরাধে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিল। এই গর্দভেন্স ইতিহাসের পাতায় সেই লেখাগুলি পরে কেন আসলো না মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্ত্রাসী বলতে, ইসলাম ধর্মকে সন্ত্রাসী বলার জন্য এই গর্দভ, এই সমস্ত ইতিহাস পরে আসলো না কেন? কিছু আন্দাজ হয়েছে কি আপনাদের, ইসলামের সূচনা কাল থেকে মুসলমানেরা কেমন বিপদে ছিল সন্ত্রাসীদের হামলার কারণে? ইসলামের সূচনা কাল থেকে ইসলাম কেমন বিপদগ্রস্ত ছিল সন্ত্রাসীদের হাতে? ইসলামের সূচনা কাল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নির্যাতিত হয়েছিলেন সন্ত্রাসীদের হাতে? এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদের কিছু অনুমান হয়েছে? শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করার দরকার নাই, দেশান্তর হয়ে চলে যাও। এই দেশান্তর হওয়াটাকেই ইসলামী পরিভাষায় হিজরত বলা হয়। হিজরত, এই দেশান্তর হওয়াটাকে ইসলামের পরিভাষায় কি বলে? হিজরত। মক্কা ত্যাগ করে মুসলমানগণ চলে গেলেন 500 কিলোমিটার উত্তরে, সুদূর ইয়াসরিব নামক পল্লীতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাতের গভীর অন্ধকারে নিজের জন্মভূমি, প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে সন্ত্রাসীদের অত্যাচার সইতে না পারে আল্লাহর নির্দেশে দেশান্তর হয়ে চলে যাচ্ছিলেন, দুই চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ফিরে ফিরে মক্কার দিকে তাকিয়ে দেখছিলেন আর বলছিল, ও মক্কা নগরী, তোকে ছেড়ে দিতে আমার আত্মা চায় না, আমার মন চায় না, কিন্তু তোর বাসিন্দাদের সন্ত্রাসী হামলার কারণে আমি তোর মধ্যে থাকতে পারলাম না। এবার বলুন, ইসলামের দাওয়াত শুরু করার পর থেকে হিজরত পর্যন্ত কত বছর? কি পরিমাণ সন্ত্রাস লালন করল ইসলাম? কি পরিমাণ জঙ্গি কর্মকাণ্ড ঘটাইলেন ইসলামের নবী? খ্রিস্টান প্রফেসর কি বলে গেল, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, ইসলামের নবী মুহাম্মদই ছিল জঙ্গি। বাস্তবতার সাথে তার কথার কোন সম্পর্ক আছে না? সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। মুফাসসিরিন কেরাম লিখেছেন, সারা উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দের কিছু সন্তান আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবী তাফসিরে লিখেছেন, এজন্য নির্যাতিত অবস্থায় শুধু দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিয়ামত পর্যন্ত যে কোনো জনপদে সন্ত্রাসীরা প্রবল থাকবে, মোকাবেলা করার মতো কোনো সামর্থ্য ইসলামপন্থীদের থাকবে না, ততদিন পর্যন্ত গুফনে গুফনে হত্যা করলে, সাধারণভাবে হত্যা করলে যে অপরাধ তার চেয়ে ডাবল অপরাধ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ইচ্ছা করলে 13 বছরের মক্কি জিন্দেগিতে এই জালেম আবু জাহেল, এই সন্ত্রাসী দলের সর্দার আবু জাহাল, যে একটা বৃদ্ধা নারীকে ইসলাম গ্রহণ করার অপরাধে লজ্জাস্থানে বর্ষাঘাত করে শহীদ করেছিল, আল্লাহ রাসূল ইচ্ছা করলে গুফরে আবু জাহেলকে হত্যা করতে পারতেন না? কিন্তু যেখানে সন্ত্রাসীরাই প্রবল, যেখানে শান্তিপ্রিয়রা সন্ত্রাসীদের হাতে জিম্মি, সেখানে গুফনে হত্যা করার মানে হলো পেট্রোলে আগুন দেওয়া। গুফনে হত্যা করা কি এটা জেহাদ না সন্ত্রাস? ফলটা তোমরাও সন্ত্রাসী হইলা, কি হলো? কোনো লাভ হবে না। এই জন্য আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি ইনকিলাবী তাফসিরে লিখেছেন, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো শক্তি সামর্থ্য হাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত তাদের মোকাবেলায় রুখে দাঁড়ানো যাবে না। শক্তি সামর্থ্য হাতে আসলে পরে সন্ত্রাসের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। বুঝে থাকলে বলুন, ইসলামের প্রথম 13 বছর সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো কোন শক্তি সামর্থ্য মুসলমানদের হাতে ছিল? ছিল না। তাহলে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা যেমন দেওয়া, যেমন আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ছিল, গুফনে হামলা করে হত্যা করা আরো কঠোর ভাবে নিষিদ্ধ ছিল। কথা বলতে পারছেন? প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা যেমন নিষিদ্ধ, গুফনে হামলা করা আরো কঠোর ভাবে নিষিদ্ধ। সুতরাং গুফনে হামলা করাটা কোনো অবস্থাতেই বৈধতার আওতায় আসতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 500 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে গেলেন, জন্মস্থান ত্যাগ করে ইয়াসরিব নামক জনপদে পল্লী তিনি। ইয়াসরিবের কিছু মুসলমান এরা নবীকে আশ্রয় দিল এবং রাসূলের শুভাগমন উপলক্ষে এই ইয়াসরিব নামের জনপদটাকে শহর রূপে গড়ে তুলল। আরবি ভাষায় শহরকে বলে মদিনা। রসুলের শুভাগমন উপলক্ষে এই শহর নির্মাণ করার কারণে এই পল্লীর বাসিন্দারা এই পল্লীটাকে নাম দিল মদিনাতুর রসুল, রাসুলের শহর। সংক্ষেপে আমরা বলে থাকি মদিনা শরীফ। বলুন, হিজরতের আগে মদিনা শরীফ ছিল না ইয়াসরিব নামের পল্লী ছিল? রসুলের শুভাগমন উপলক্ষে তারা এটাকে শহর রূপে গড়ে তুলল এবং এটার নাম দিল মদিনাতুর রসুল, রসুলের শহর। রসুলের হিজরত করে সেখানে যাওয়ার পর থেকে এটা মদিনাতুর রসুল নামে আখ্যায়িত হল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখন একটা নিরাপদ আশ্রয়ে এসেছেন আপনি। হে রসুল, আপনিও একটা নিরাপদ আশ্রয়ে এসেছেন, আপনার অনুসারীরাও একটা নিরাপদ আশ্রয়ে এসেছে। সুতরাং এবার আর সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়া। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছরের মদনী জিন্দেগিতে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াতে গিয়ে 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। এবার বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ 10টি বছরে যে 66টা যুদ্ধ পরিচালনা করলেন, জঙ্গি হওয়ার কারণে না জঙ্গিদের দমন করার জন্য? জঙ্গিদের একতরফা হামলা সহ্য করেছিলেন কতদিন? জঙ্গিদের একতরফা হামলা নির্যাতন সহ্য করেছিলেন দীর্ঘ 13টি বছর। শেষ পর্যন্ত দেশান্তর হলেন। দেশান্তর হওয়ার পরও তারা যে রেহাই দিল না, ইনশাল্লাহ এর এক দুটা উদাহরণ আমি আপনাদের সামনে একটু পরে পেশ করতে যাচ্ছি। দেশান্তর হওয়ার পরও যখন তারা রেহাই দিল না, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো আর একতরফা জঙ্গিদের হামলা সহ্য করা নয়, এবার জঙ্গিদের মোকাবেলায় রুখে দাঁড়ান। এই সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার নাম ইসলামের পরিভাষায় জিহাদ। সন্ত্রাস ওই জিহাদ, জিহাদ ওই সন্ত্রাস না? সন্ত্রাস রোগ আর জিহাদ ঔষধ। সন্ত্রাসীরা চুর আর জেহাদ করনেওয়ালারা পুলিশ। কথা বুঝতে পারছেন? সন্ত্রাসীরা চুর, যুদ্ধ ঘোষণা দিয়া লড়াই করে না গুফনে? যুদ্ধ ঘোষণা না দিয়া বৈধভাবেও ইসলামের বিধান মতো কারো বিরুদ্ধে হামলা করতে গেলে, কারো উপর হামলা করতে গেলে, কারো বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, যুদ্ধ প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা না দিয়া গোপনে হামলা করলে ইসলাম এটাকে জেহাদ বলে না, এটা সন্ত্রাসের আওতায় চলে যায়। এবার বলুন আপনাদের দেশে যারা যারা বোমাবাজি করতেছে, সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, এদের কে কে এর দায় দায়িত্ব স্বীকার করে নিজেদের পরিচয় দিয়ে সরকারের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিয়েছে, কেউ আছে? সুতরাং এদের এই হামলাটা জেহাদের আওতায় পড়ে না, সন্ত্রাসের আওতায় যায়। এবার একটু শুনুন কেমন পরিস্থিতিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মক্কি জিন্দেগিতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হয়েছে। 66টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম আছে গাজওয়ায়ে আহজাব। কোরআনের ভাষায় এটাকে গাজওয়ায়ে আহজাব বলা হয়েছে, ইসলামের ইতিহাসে এটাকে বলা হয়েছে খন্দক যুদ্ধ। কি যুদ্ধ? খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধের পটভূমিটা কি ছিল? যে মক্কাবাসী দীর্ঘ 13টি বছর পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নবী এবং নবীর অনুসারীদেরকে দেশান্তর করেছিল, সেই মক্কাবাসী মদিনার আশপাশের ইহুদিদের সাথে গোপনে চুক্তি করল, অন্যান্য এলাকার খ্রিস্টানদের সাথে গোপনে চুক্তি করল। এরা ধর্মহীন, এরা ধর্মান্তরিত লোক, এরা ধর্মদ্রোহী, এদেরকে মক্কা থেকে তাড়িয়েছি, এরা মদিনায় এসে আশ্রয় নিয়েছে, কাজেই মদিনায় যেন ইসলাম টিকতে না পারে, মদিনায় যেন কোনো মুসলমান টিকে থাকতে না পারে, মদিনায় যেন মুসলমানের নবী মুহাম্মদ অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে না পারে, সমূলে ইসলাম ধর্মকে, মুসলমানকে, মুসলমানের নবীকে পৃথিবীর থেকে নির্মূল করার জন্য, চিরতরে বিদায় দেওয়ার জন্য আসো আমরা সমস্ত মুসলমানেরা সম্মিলিতভাবে মদিনার মুসলমানদের উপর হামলা চালান। চক্রান্তটা কারা করলো? 13 বছর নির্যাতন করে যারা দেশান্তর করলো তারা। দীর্ঘ 13টি বছর পর্যন্ত নির্যাতন করে মুসলমানদেরকে দেশান্তর করছিল কারা? কোন দেশের সন্ত্রাসীরা? মক্কার সন্ত্রাসীরা। যখন আল্লাহ রসুল মুসলমানদেরকে নিয়ে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, তখন মক্কার সন্ত্রাসীরা মুসলমানদেরকে মদিনায় বসবাস করতে দেখে ও শান্তিতে বসবাস করতে পারলো না, তারা বরদাস্ত করতে পারলো না, সইতে পারলো না, মদিনার আশপাশের ইহুদিদেরকে নিয়ে গোপনে চুক্তি করলো, অন্যান্য এলাকার খ্রিস্টানদেরকে নিয়ে চুক্তি করলো, আরো আরো বিভিন্ন মুসলমানদেরকে নিয়ে চুক্তি করলো। এই মুসলমানেরা আমাদের আমাদের বাপদাদার ধর্মের পরিপন্থী, এরা ধর্মদ্রোহী, এদেরকে যেমন ভাবে মক্কা থেকে তাড়িয়েছি তেমনি ভাবে মদিনার মাটির থেকে এই মুসলমানদেরকে এবং এদের নবী মুহাম্মদকে সমূলে নির্মূল করতে হবে, চলো আমরা সম্মিলিতভাবে একটা বহুজাতিক বাহিনী তৈরি করি। মক্কার কুরাইশ বংশের সন্ত্রাসীদের প্ররোচনায় আরবের বিভিন্ন এলাকায় বসবাসকারী ভ্রান্ত ধর্মাবলম্বীরা বহুজাতিক বাহিনী গঠন করল, মদিনার থেকে ইসলামকে, মুসলমানকে, ইসলামের নবীকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়া। এই জন্য কোরআনের ভাষায় এই যুদ্ধটাকে বহুজাতিক বাহিনীর যুদ্ধ নামে আখ্যায়িত করা হয়েছে। আহজাব হিজবুন শব্দের বহুবচন। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন যে সূরায়, আল্লাহ নিজে সেই সূরার নামকরণ করেছেন সূরায়ে আহজাব। আপনারা সূরায়ে আহজাবের বাংলা তর্জমা পড়ে দেখুন, সূরায়ে আহজাবের যত তফসির বাংলা তর্জমা হয়েছে পড়ে দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে এই মক্কার সন্ত্রাসীরা অন্যান্য বিভিন্ন দেশের ভ্রান্ত ধর্মাবলম্বী সন্ত্রাসীদেরকে নিয়ে বহুজাতিক বাহিনী গঠন করেছিল মদিনার মাটির থেকে ও ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, মদিনার পবিত্র মাটির থেকে ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বহুজাতিক বাহিনী নিয়ে মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। এই জন্য কোরআনের ভাষায় এই যুদ্ধটাকে আহজাব যুদ্ধ নাম দিয়েছে। এর বিবরণ কোরআনে যে সূরায় আল্লাহ দিয়েছেন সূরার নামকরণ করেছেন সূরায়ে আহজাব। আহজাব শব্দের অর্থ হল বহুজাতিক বাহিনী। এরা যে বহুজাতিক বাহিনী সাজাইল এবার মুসলমানকে মক্কা থেকে তাড়াবার জন্য না মদিনার থেকেও নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাহলে শুধুমাত্র মক্কাই সন্ত্রাসীদের হামলা মুসলমানদের উপর ছিল না, মদিনায়ও হামলার ব্যবস্থা হইল, মদিনায়ও হামলার ব্যবস্থা হইল। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে, এবার কি করা যায়, সমস্ত আরবের যত বাতিল ধর্মাবলম্বী আছে সকলে সম্মিলিতভাবে বহুজাতিক বাহিনী তৈরি করেছে এবং পরস্পরে পরস্পরের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, কেউ কাউকে মাঠে ফেলে অসহায় ফেলে পালিয়ে যাবে না, যতদিন পর্যন্ত মুসলমানদেরকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন না করা যায় ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। এই যে সম্মিলিত বহুজাতিক বাহিনীর হামলা আসতেছে, এটার মোকাবেলা কিভাবে করা যায়, এবার বলুন আপনাদের বিবেকে কি বলে, মুসলমান আবার এই দেশ থেকে দেশান্তর হোক না এবার রুখে দাঁড়াবার দরকার? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ দশটি বছরে 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন, জঙ্গি হওয়ার কারণে না জঙ্গিদের দমন করার জন্য, নিজে জঙ্গি হওয়ার কারণে নয়, উম্মতকে জঙ্গি বানানোর জন্য নয়, সমস্ত জঙ্গিদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য, জঙ্গিদেরকে দমন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ রুখে দাঁড়াবার জন্য তাও পরামর্শ সভায় বসলেন। সেই পরামর্শ সভায় একজন অভিজ্ঞতা সম্পন্ন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, জন্মগতভাবে তিনি ছিলেন পারস্য দেশের বাসিন্দা, নাম ছিল তার সালমান, এই জন্য তাকে সালমান ফার্সি বলা হয় ইসলামের ইতিহাসের ভাষায়। সালমান ফারসি বললেন, ও আল্লাহর রাসূল, আমি তো পারস্য দেশের বাসিন্দা ছিলাম, আমি আমার দেশে থাকাকালে দেখেছি আমাদের দেশের সরকার যদি এই রকম কোন দুরদর্শ হামলাকারীদের সম্মুখীন হতো তাহলে যে রাস্তা দিয়ে হামলাকারীরা আসার আশঙ্কা আছে সেই রাস্তায় গভীর গর্ত হনন করা হতো, যে গর্ত পার হয়ে শত্রুরা আসতে পারতো না, হামলা করতে পারতো না। আমি মনে করি মদিনার তিন দিক থেকে পাহাড় পরিবেষ্টিত, মদিনার তিন দিক থেকে এইরকম, এই হলো মদিনার শহর, এইভাবে তিন দিক থেকে পাহাড় পরিবেষ্টিত, একদিক খোলা, সুতরাং পাহাড় ডিঙ্গিয়ে শত্রুরা আসার কোনো ব্যবস্থা নাই, শুধু খোলা দিক থেকে আসার সম্ভাবনা আছে, সুতরাং এক পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেই দিকটা খোলা আছে এই দিকে সমস্ত এলাকা নিয়ে এমন গভীর গর্ত খনন করা হোক, যে গর্ত এমন গভীর গর্ত হবে যে গর্তে পড়লে আর সহজে উঠতে না পারে, এমন প্রশস্ত গর্তে হবে যে গর্ত লাভ দিয়ে পার হতে না পারে, আর এ পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গর্ত দীর্ঘ হতে হবে, যেন ওই দিকে গেলে পাহাড় আর এইদিকে আসলে গর্ত ছাড়া মদিনায় প্রবেশ করার আর কোনো উপায় বাকি না থাকে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে গর্ত খননের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করেছিলেন, এই জন্য ইসলামের ইতিহাসে এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, আরবি ভাষায় খন্দক শব্দের বাংলা অর্থই হইল পরিখা গর্ত। এই গর্ত খননের জন্য হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রুপ গ্রুপ করে সাহাবায়ে কেরামকে দায়িত্ব বণ্টন করে দিলেন, এই এলাকা তোমাদের এক নম্বর গ্রুপে খনন করবে, ওই এলাকা দুই নম্বর গ্রুপে খনন করবে, ওই এলাকা তিন নম্বর গ্রুপে খনন করবে, ওই এলাকা চার নম্বর গ্রুপে খনন করবে। তারপর আল্লাহর রাসূল নিজেও এক গ্রুপে গিয়া কুদাল হাতে নিয়া নিজে খন্দক খোদার কাছে অংশগ্রহণ করলেন। এ হইল জঙ্গি মুহাম্মদের যুদ্ধের নমুনা। কে বলেছিল জঙ্গি মুহাম্মদ? খ্রিস্ট ধর্মে বিশ্বাসী জার্মান প্রফেসর হ্যান্স বলেছে, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। আল্লাহ রাসূল নিজের হাতে কুদাল নিয়ে খন্দক খোদার কাজে অংশগ্রহণ করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর নবী পেটে খিদা নিয়ে গর্ত খোদার কাজ করতে, আর রসুলের গর্ত খনন করতে গিয়ে রসুলের হাতের কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলুবালির দ্বারা আল্লাহর রসুলের শরীর মুবারক আবৃত হয়ে গেছে। জাবির তাড়াতাড়ি করে ঘরে গেলেন, স্ত্রীকে বললেন, ঘরে কিছু খাবার আছে কিনা, আমি দেখেছি আল্লাহর রসুল পেটে খিদা নিয়ে মাটি খোদার কাজ, গর্ত খনন করার কাজ করতেছে। বিবি বললেন, প্রায় 350 এর মতো আটা আর একটা ছোট্ট ছাগল আছে। হযরত জাবির রাসূলের সাহাবী ছাগল জবাই করে গোশত কেটে বিবিকে দিলেন, আর বললেন গোশত পাক করো, 350 আটা রুটি তৈরি করো। আমি নিজের চোখে দেখেছি আল্লাহ রসুল পেটে খিদা নিয়ে গর্ত খনন করতেছেন এবং রসুলের হাতের কুদালের আগাতে আগাতে উড়ন্ত ধুলু বালু রসুলের শরীর সেয়ে ফেলেছে, দেখে ফেলেছে। জাবিরের বিবি বললেন দেখুন শত শত মুসলমান রসুলের সাথে গর্ত খনন করতেছে, আমাদের গড়েখানা ভাগ হবে মাত্র একটা ছোট ছাগল আর 350 আটার রুটি। উল্লেখ করে রসুল দিবেন খানেওয়ালা বেশি হলে তাদেরও পেটের খিদা যাবে না আর আমাদের আমাদের লজ্জা হবে। বিবির পরামর্শক্রমে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছরের মক্কী জিন্দেগির ঘটনা বলতেছি না 10 বছরের মদনী জিন্দেগির ঘটনা, 10 বছরের মদনী জিন্দেগিতে আল্লাহ রসুল 66টা যুদ্ধ পরিচালনা করেছেন, এর মধ্যে একটা যুদ্ধের ঘটনা বলতেছি। আশা করি একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন মদনী জিন্দেগির 63টা যুদ্ধ এগুলি সন্ত্রাস ছিল না সন্ত্রাসের মোকাবেলায় রুখে দাঁড়াবার ব্যবস্থা ছিল। বিবির পরামর্শ মতো হযরত জাবির গেলেন খন্দকের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রসুলকে বললেন ওগো আল্লাহ রসুল আমার ঘরে একটা ছোট্ট ছাগলের গোশত পাক হচ্ছে আর 350 আটার রুটি তৈরি হচ্ছে, আপনার দাওয়াত, আপনি আগে খানা গ্রহণ করুন তারপরে খন্দক খোদার কাছে। জাবিরের কথা শুনে আল্লাহ রসুল সাথে সাথে সমস্ত মুসলমানদের মধ্যে ঘোষণা করে দিলেন কিছুক্ষণের জন্য খন্দক খননের কাজ মুলতবি রাখো, সবাই চলো জাবিরের ঘরে দাওয়াত খেতে যায়। সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে রসুল জাবিরের বাড়িতে উপস্থিত হলেন, অবস্থা বেগতিক রেখে জাবিরের বিবি জাবিরকে আবার বললেন আপনাকে না বললাম খানার পরিমাণ উল্লেখ করে দাওয়াত দেওয়ার জন্য, এবার যে রসুল শত শত যোদ্ধাকে সাথে নিয়ে আসেন একটা ছাগলের গোশত দিয়া কি করবেন আপনি, 350 আটার রুটি দিয়া কি করবেন আপনি, আমরাও লজ্জিত হব, তাদেরও পেটের খিদা যাবেন। জাবির বলেন বিবি আমি তোমার পরামর্শ গ্রহণ করেছি, আমাদের খানার পরিমাণ উল্লেখ করেই রসুলকে দাওয়াত করেছি। শত শত যোদ্ধা বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে লড়বে, স্বয়ং নবীর পেটে খানা নাই, তাও একজনের ঘরে তৈরি হলো শত শত যোদ্ধার জন্য তৈরি হলো একটা ছাগলের গোশত আর 350 আটার রুটি। এবার চিন্তা করে দেখেন ইসলাম সূচনা কাল থেকে কি পরিমাণ সন্ত্রাসকে লালন করে এসেছে এবং ইসলামের নবী কত বড় জঙ্গি ছিল। এই সমস্ত কথা যারা বলে সরাসরি খ্রিস্টানরা বললে তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারি, এরা আমাদের জাত দুশ্মন বলবেই, কিন্তু মাদ্রাসা শিক্ষিতদেরকে টুফিওয়ালা দাঁড়িদেরকেও যারা জঙ্গি বলে এদের কথা তো বরদাস্ত হয় না। তোমরা কি নিজেদের মস্তিষ্ক থেকে বলো না খ্রিস্টানেরা তোমাদের মস্তিষ্ক ধুলাই করে দিয়েছে? জাবির যখন বললেন তোমার পরামর্শ মতো আমি খানার পরিমাণ উল্লেখ করেই দাওয়াত দিয়েছি, তখন জাবির এবি বললেন তাহলে আমাদের আর চিন্তা নেই, আল্লাহ রসুল জেনে শুনেই আমাদের ঘরে খানার পরিমাণ জেনে শুনেই সমস্ত সাহাবাকে নিয়ে এসেছেন, সুতরাং এ খানার দ্বারা কিভাবে যথেষ্ট হবে না হবে সেই ব্যাপারে মাথা ঘামাবার আমাদের কোনো দায়িত্ব নাই, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন আমাদের। রসুল বললেন জাবির যে দেখে গোশত পাক করেছো সেই দেখ আমার কাছে আনো এবং ধাক্কা দিয়ে দেখে রাখো, আর একটা পাত্রের মধ্যে রুটিগুলি রাখো আমার কাছে আনো এবং একটা ধাক্কা দিয়ে দেখে রাখো। রসুলের নির্দেশ মতো জাবির গোশতের দেখ সামনে আনলেন, ধাক্কা দিয়ে দেখে রাখলেন, আর এক পাত্রে 350 আটার রুটি পাত্রে রাখলেন, ধাক্কা দিয়ে দেখে রাখলেন। আল্লাহ রসুল নিজের থুতু মুবারক ছিটিয়ে দিলেন দুই পাত্রে এবং বললেন ধাক্কা সরাবে না, বিসমিল্লাহ বলে হাত ঢুকাবে আর রুটি আর গোশত বের করে মুসলমানদের মধ্যে বন্টন করবে। রসুলের নির্দেশ মতো তাই করা হলো, ঢাকনা না সরিয়ে সামান্য ঢাকনা ফাঁক করে বিসমিল্লাহ বলে হাত ঢুকানো হয় আর রুটি আর গোশত বের করে মুসলমানদেরকে খেতে দিতে হয়। খেতে খেতে খেতে খেতে শত শত মুসলমান মুজাহিদ বাহিনীর সবাই পেট ভরে খেলেন, তারপরেও পাত্রের ভিতরে যে পরিমাণ ছিল সেই পরিমাণ ওই রয়ে গেল। বলুন খন্দকের যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল না দুর্বল? সন্ত্রাসীরা দুর্বল ছিল না বহুজাতিক বাহিনী গঠন করেছে শক্তিশালী হওয়ার জন্য? শক্তিশালী। তাহলে সন্ত্রাসী হামলা শুধু মক্কার মুসলমানদের উপরই ছিল না মদিনার মুসলমানদের উপরও সন্ত্রাসী হামলা ছিল? ব্যবধান শুধু এতটুকু 13 বছরের মক্কা কি জিন্দগিতে আল্লাহর নির্দেশ ছিল, একতরফা হামলা সহ্য করো, পাল্টা হামলা করতে পারবে না। আর দশ বৎসরের মদনী জিন্দগিতে আল্লাহর আদেশ আসলো, আর একতরফা হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়া। বদরের যুদ্ধে এইরকম মুসলমানদের সংখ্যা মাত্র 314 জন, আর সন্ত্রাসীদের সংখ্যা 950। সন্ত্রাসীদের সংখ্যা 950। মুসলমানের 313 জনের মধ্যে মাত্র 2টা গুড়া, সন্ত্রাসীদের 900-র মধ্যে 100 অশ্বারোহী। বলুন তো, বদরের যুদ্ধে মুসলমান প্রবল ছিল না শত্রুরা প্রবল ছিল? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী, তোমরা দুর্বল হওয়ার কারণে একতরফা সন্ত্রাসী হামলা আর কতদিন সহ্য করবা, যেহেতু দেশান্তর হয়ে গেছে, মক্কা ছেড়ে 500 কিলোমিটার দূর মদিনার বাসিন্দা হয়ে গেছ, এখনো তারা হামলা ছাড়ে নাই, কাজেই যতই দুর্বল হও না কেন তোমরা, এবার তোমরা রুখে দাঁড়াও, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। আল্লাহর ওয়াদা পেয়ে নবী এই 313 জন নিয়ে 950 জনের মোকাবেলার জন্য তৈরি হলেন, নাকি সন্ত্রাসী অস্ত্রশস্ত্র শক্তিশালী হওয়ার কারণে? অস্ত্রশস্ত্র ছিল না, নিরস্ত্র ছিলেন, প্রবল ছিলেন না দুর্বল ছিলেন? তারপরে ওই সবল শক্তিশালী এই সমস্ত বাহিনীর বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ভরসায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আসি তোমাদের সাথে। তাহলে বদরের যুদ্ধেও মুসলমান দুর্বল, সন্ত্রাসীরা প্রবল। আল্লাহ 2টা কাজ করলেন, একটা কাজ করলেন নবীকে বললেন, নবী এক মুষ্টি বালু নিয়ে ছিটিয়ে দিন। নবী এক মুষ্টি বালু নিলেন, ছিটিয়ে দিলেন, সমস্ত সন্ত্রাসীদের চুকে চুকে পড়ল। আর 5000 ফিরিস্তা পাঠিয়ে দিলেন, আমার নবীর দল সংখ্যায় কম, অস্ত্রও নাই, রসদপত্রও নাই, আর তাদের মোকাবেলায় প্রবল নয় দুর্বল, সুতরাং 5000 ফিরিস্তা তোমরা আমার নবীর পক্ষ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াও। ফিরিস্তার তো জানা নাই মানুষ কিভাবে মারতে হয়, নাকি ফিরিস্তার মানুষ মারার অভ্যাস আছে? ফিরিস্তার জানা নাই মানুষ কিভাবে মারতে হয়, অথচ আল্লাহ 5000 ফিরিস্তাকে পাঠিয়ে দিলেন বদরের যুদ্ধে এই নিরীহ নিরস্ত্র মুসলমানের পক্ষ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার জন্য। ফিরিস্তারের আল্লাহ শিখিয়ে দিলেন, ঠ্যাঙ্গে আঘাত করলে মরবে না, হাতে আঘাত করলে মরবে না, উরুতে আঘাত করলে মরবে না, গুসায় আঘাত করলে মরবে না, পাশায় আঘাত করলে মরবে না, আঘাত করবা ঘাড়ে। ফিরিস্তারের আল্লাহ শিখিয়ে দিলেন, ফিরিস্তার তো জানা নাই মানুষ কিভাবে মারতে হয়। আল্লাহ কোরআনে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, আমি 5000 ফিরিস্তা পাঠিয়েছি, ফিরিস্তার তো জানা নাই মানুষ কিভাবে মারতে হয়, ঘাড়ে মারবা, ফিরিস্তাদেরকে শিক্ষা দিয়েছি। 5000 ফিরিস্তা আল্লাহ কেন হটাইলেন, ঘাড়ে মারবা কেন শিক্ষা দিলেন? মুসলমানেরা প্রবল হওয়ার কারণে না দুর্বল হওয়ার কারণে? এবার বলুন, 10 বৎসরের মদনী জিন্দগিতেও মুসলমানেরা প্রবল ছিল না দুর্বল? যে কারণে আল্লাহ ফিরিস্তা পাঠাতে হলো, আবার ফিরিস্তার মানুষ মারার অভ্যাস নাই, আল্লাহ শিখাইয়া দিতে হলো কিভাবে মারতে হবে। সেই বদরের যুদ্ধে মক্কার সন্ত্রাসী বাহিনীর লিডার প্রধান নেতা আবু জেহেল জাহান্নামে পৌঁছে গেল। এই বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেল, 70 জন সন্ত্রাসী মারা গেল, 70 জন সন্ত্রাসী আল্লাহর গায়েবী মদদে মুসলমানদের হাতে বন্দী হইল। কতজন সন্ত্রাসী বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হইল? 70 জন সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। লক্ষ্য করুন মুহাম্মদ কত বড় জঙ্গি, এই সন্ত্রাসীদেরকে, এই বন্দী 70 জন সন্ত্রাসীকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ যে সমস্ত সাহাবাকে দায়িত্ব দিলেন, এদেরকে বলে দিলেন, দেখো এই বন্দীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এরা মুসলমানদের মেহমান, এদের সাথে মেহমানের মতো ব্যবহার করবা। আছে কি দুনিয়ার ইতিহাসে তথাকথিত জঙ্গি মুহাম্মদ ছাড়া আর কোন লিডার আর কোন নেতা, আর কোন মতবাদ, আর কোন ধর্ম, আর কোন থিওরি, আর কোন ইজম কি দুনিয়াতে আছে যারা নিজেদের হাতে যুদ্ধবন্দীদের সাথে মেহমানের মতো ব্যবহার করার নির্দেশ দেয়? সুতরাং ইসলাম কোথায়, ইসলামী শিক্ষা কোথায়? আর খ্রিস্টানেরা, আর খ্রিস্টানের দালালেরা বলে কি কথা বুঝতে পারছেন? ইসলাম কোথায়, ইসলামের শিক্ষা কোথায়? আর খ্রিস্টানেরা, আর খ্রিস্টানের দালালেরা বলে কি? আমি ওই সমস্ত খ্রিস্টানদেরকে এবং ওই সমস্ত খ্রিস্টানের দালালদেরকে বলতে চাই, এখনো সময় আছে, ইতিহাস পড়ে দেখো, রসুলের নির্দেশের কারণে এই বদরের 70টা যুদ্ধবন্দী সন্ত্রাসীকে পাহারাদার সাহাবাগণ যেহেতু রসুল বলে দিয়েছিলেন মেহমানের মতো ব্যবহার করবে, এজন্য নিজেরা এক দুইটা খেজুর খেয়ে এদিন গুজারণ করতেন, আর বদরের যুদ্ধবন্দী সন্ত্রাসীদেরকে গুস্ত রুটি খাওয়াতেন। যুদ্ধবন্দীদের সাথে এমন ব্যবহারের আচরণ তথাকথিত সন্ত্রাসী মুহাম্মদ ছাড়া, তথাকথিত জঙ্গি মুহাম্মদ ছাড়া আর কোন মহাপুরুষ দুনিয়াতে পাওয়া যাবে? এই মুহাম্মদকে যদি বলে জঙ্গি মুহাম্মদ, তখন কি মুসলমানের অন্তরে আগুন লাগার কথা নয়? পরামর্শ বসলো রসুলের দরবারে, যে সন্ত্রাসী যুদ্ধবন্দীদের ব্যাপারে কি করা যায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার মানেই হলো আবার সন্ত্রাসের সুযোগ দেওয়া। সুতরাং এদেরকে ছেড়ে দেওয়া যায় না, এদেরকে হত্যা করে ফেলা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, একবার যেহেতু বন্দী হয়েছে, শিক্ষা হয়েছে, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে হয়তো ভবিষ্যৎ জীবনে এমন অপরাধ আর নাও করতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের পরামর্শ গ্রহণ না করে আবু বকরের পরামর্শ গ্রহণ করেছিলেন, জঙ্গি মুহাম্মদ হওয়ার কারণে না, শান্তির প্রতীক মুহাম্মদ হওয়ার কারণে। কেমন নবীকে এই এই গোয়ার জানোয়ার জঙ্গি মুহাম্মদ বলল, এই খ্রিস্টান জানোয়ার পদে তার হ্যান্স। এবার আসুন খন্দকের যুদ্ধটা কিভাবে শেষ পর্যন্ত সমাধা হইল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের ঘর থেকে খানা খেয়ে আবার খন্দক কুদার কাজে আসলেন, খন্দক কুদার কাজ সমাপ্ত করলেন। খন্দক কুদার কাজ সমাপ্ত হইল আর বহুজাতিক বাহিনী মদিনায় হামলা করার জন্য খন্দকের পাশে উপস্থিত হয়ে গেল। এই অপ্রত্যাশিত খন্দক দেখে তারা মদিনায় প্রবেশও করতে পারে না, হামলাও করতে পারে না। খন্দকের ওপারই মুসলমানদেরকে নিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ঘরে যেতে পারেন না, খন্দকের এপারে নবী মুসলমানদেরকে নিয়ে পাহারায় নিয়োজিত, আর খন্দকের ওপারে বহুজাতিক বাহিনী অপেক্ষায় অপেক্ষিত কোন সুযোগে মুসলমানদেরকে হামলা করা যায়। গভীর শীতের মৌসুম ছিল, আবার গভীর রাত, এর মধ্যে প্রবল বৃষ্টি হইল। আপনারা কি জানেন, শীতের মৌসুমে আবার রাতের বেলায় বৃষ্টি হলে পরে, বৃষ্টি থামার পরে শীত কমে না বাড়ে, কেমন বাড়াবারে? এই কনকনে শীতের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একজনকে ডেকে বললেন, তোমাকে সিআইডির কাজ করতে হবে। বাংলাদেশের সিআইডিদের এখানে শিখার মতো ব্যাপার আছে, তোমাকে সিআইডির কাজ করতে হবে, জঙ্গিদের সংবাদ নিতে হবে তোমার, জঙ্গিরা ওখানে অপেক্ষা করতেছে মুসলমানকে নির্মূল করবে, মুসলমানকে পৃথিবীর থেকে চিরতরে বিদায় করে দেবে। এই ঝড় বৃষ্টি যে হয়ে গেল, তুফান যে হয়ে গেল, এই রকম গভীর শীত যে পড়ল রাতে, এমত অবস্থায় জঙ্গিদের অবস্থা কি? তুমি খন্দকের পার থেকে পাহাড়ের পান্থ ঘুরিয়ে ওখানে গিয়ে জঙ্গিদের শত্রুদের ভিতরে ঢুকে তাদের অবস্থা জেনে আবার আমাকে সংবাদ দিতে হবে। যে সাহাবিকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, এই সাহাবি বলেন, শীতের কারণে তাঁবুর ভিতর বসে বসেই আমার শরীর কাঁপতেছিল, কিন্তু রসুলের নির্দেশ পালন করার জন্য, জঙ্গিদের কর্মতৎপরতার সংবাদ নেওয়ার জন্য সিআইডির দায়িত্ব পালন করতে গিয়া আমি যখন তাঁবুর থেকে বের হয়ে গেলাম, সারা পৃথিবীর আলু বাতাস আমার জন্য ইয়ার কন্ডিশন হয়ে গেল। তিনি খন্দকের পারে পার গিয়া পাহাড়ের প্রান্ত প্রান্ত গেছে, ওই পারে চলে গেলেন, গিয়া দেখলেন তুফানে বহুজাতিক বাহিনীর সমস্ত তাবু ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে, বহুজাতিক বাহিনীর সমস্ত রসদপত্র তছনছ করে দিয়েছে, তাদের হাতিয়ার কোথায় গেছে, তাদের তাবু কোথায় গেছে, তাদের রসদপত্র কোথায় গেছে কোনো পাত্তা নয়। কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে তারা কোন রকম শীত নিবারণ করতেছে, এমত অবস্থায় তাদের প্রধান সেনাপতি আবু জাহাল ঘোষণা দিল, বহুজাতিক বাহিনীর ভিতরে কোন মুসলমানের সিআইডি আছে কিনা চেক কর, যদি মুসলমানের কোন সিআইডি না থাকে তাহলে এই বিপদের সময় আমাদের করণীয় কি চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। চেক করার পদ্ধতি বলে দিল, আমার বহুজাতিক বাহিনী যে সৈনিকের কাছেই যে কোনো অপরিচিত লোক থাকুক তারে জিজ্ঞেস করো তোমার নাম ঠিকানা কি। এবার রসুলের ফাটানো মুসলমান সিআইডি চিন্তা করলো, আমার পাশের সৈনিক যদি আমাকে জিজ্ঞেস করে নাম ঠিকানা কি, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি তো মুসলমান, কাজে আমাকে যেন এই কথা জিজ্ঞেস করতে না পারে। এই জন্য তিনি করলেন কি, তারে জিজ্ঞাসা করার আগেই তার পাশে বহুজাতিক বাহিনীর যে সৈনিক দাঁড়িয়েছিল তার ঘাড়ে জোরসে মারলেন থাপ্পড়। থাপ্পড় খাইয়া বলে, কি ভাই? ইনি বলেন, কি ভাই বলিস না, সর্দার ঘোষণা দিয়েছে যার কাছে যে অপরিচিত থাকবে সেই মুসলমানের সিআইডি হতে পারে, তোরে আমি চিনি না, তোর নাম ঠিকানা বল। এখন উনাকে পরীক্ষা করবে কি, সে নিজে বলে না ভাই আমি মুসলমানের সিআইডি না, আমি বহুজাতিক বাহিনীর একজন সৈনিক, আমার নাম অমুক, অমুক দেশে আমার বাড়ি। সুতরাং উনাকে আর জিজ্ঞাসা করার কোন দরকার হইল না। এইভাবে সমস্ত বাহিনী যখন ছ্যাক হইয়া গেল, মুসলমানের কোন সিআইডি আছে ধরা পড়ল না, তখন আবু জাহেল ঘোষণা দিল, ঝড় তুফানে আমাদের যে অবস্থা হয়েছে এই অবস্থায় যদি রাত পোহাবার পরেও আমরা এখানে থাকি তাহলে মুসলমানদের হাতে প্রাণ হারানো ছাড়া আর কোনো উপায় থাকবে না, সুতরাং দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার সাত যাদের আছে, আরো কিছুদিন যারা দুনিয়াতে বাঁচতে চাও, রাত পোহাবার আগে আগে পালিয়ে যার যার বাড়িতে যাও। বলুন, যুদ্ধে বিজয় হইল মুসলমানদের অস্ত্রের বলে, অর্থের বলে, সামরিক শক্তির বলে, না আল্লাহর গায়বী সাহায্যে? আল্লাহ মুসলমানদেরকে এইভাবে যুদ্ধে গায়বে সাহায্য করলেন কেন? আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন দীর্ঘ 13 বছর পর্যন্ত আপনি আপনার অনুসারী মুসলমানদেরকে নিয়ে সন্ত্রাসীদের একতরফা হামলা সহ্য করেছেন, এবার আর একতরফা হামলা নয়, আপনি যতই দুর্বল হন না কেন, আপনার জনসংখ্যা যতই কম হোক না কেন, আপনার সমরাস্ত্র যতই দুর্বল হোক না কেন, আপনার ধন সম্পদ যতই দুর্বল হোক না কেন, আমি আল্লাহ আপনার পক্ষে আছি, এইবার সন্ত্রাসীদের দমন করার জন্য আপনি রুখে দাঁড়ান, আমি আল্লাহর শক্তি আপনার পক্ষে থাকবে। এভাবে 10 বছরে 66টা যুদ্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন। এবার বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের শেষ 10টি বছরে 66টা যুদ্ধ আল্লাহর রাসূল পরিচালনা করেছিলেন জঙ্গি হওয়ার কারণে না জঙ্গিদের দমন করার জন্য, সামরিকশালী হওয়ার কারণে না অত্যন্ত দুর্বল অবস্থায়, দুর্বল অবস্থায় জঙ্গিদের দমন করতে সক্ষম হলেন কিভাবে? একমাত্র আল্লাহর গায়বী সাহায্যে। এইটার নাম জেহাদ, এর নাম জেহাদ। এবার বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কী জিন্দেগীতে একতরফা 13 বছর একতরফা জঙ্গি হামলা সহ্য করলেন, 10 বছরের মদনী জিন্দেগীতে কোন জঙ্গি হামলা চালালেন না, জেহাদ করলেন। বলুন তো, জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? সুর আর পুলিশ, জঙ্গি হইল চুর, আর জেহাদকারী হইল পুলিশ। তখন যদি পুলিশের নাম দেয় সুর আর সুরের নাম দেয় পুলিশ, তাহলে যেই রকমের কুচক্রান্ত হবে ঠিক তেমনি ভাবে জেহাদকে সন্ত্রাস নাম দিয়া সন্ত্রাসকে জেহাদ নাম দেওয়া সেই রকমের কুচক্রান্ত হবে। সারা দুনিয়ার খ্রিস্টানেরা জেহাদকে সন্ত্রাস বলছে, আর খ্রিস্টানের দালাল জঙ্গিরা বোমাবাজিকে জেহাদ বলছে। মুসলমান গুসকুর হয় কিনা, কোন মুসলমান মদকুর হয় কিনা, কোন মুসলমান গাঞ্জাকুর হয় কিনা, না হয় না? এগুলি কি পাপ নয়? মুসলমানদের পাপ সম্পর্কে আল্লাহ কি বলেন আর আল্লাহ রসুল কি বলেন শুনুন। খ্রিস্টানদের পাপ সম্পর্কে তারা কি বলে? যিশুর মরণটাই তাদের সকল পাপের কাফফারা। খ্রিস্টানদের পাপ সম্পর্কে তারা কি বলে? যিশুর মরণটাই তাদের সকল পাপের। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করে আমার সকল পাপের অগ্রিম কাফফারা হয়ে গেছে, এ সন্ত্রাসী হবে না? হবে। ইসলামী শিক্ষা মুসলমানদেরকে কি বলে এবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ হাশরের মাঠে সমস্ত মানুষ আফলাফন আমল অনুপাতে দলবদ্ধ হয়ে দাঁড়াবে। নেককারদের মধ্যে যারা নমাজ, যাদের নমাজের আমল বেশি, এরা নমাজিদের কাতারে দাঁড়াবে। নেককারদের মধ্যে যাদের রোজার আমল বেশি, তারা রোজাদারের কাতারে দাঁড়াবে। নেককারদের মধ্যে যারা, যাদের দান খয়রাতের আমল বেশি, তারা দানকারীদের কাতারে দাঁড়াবে। ফাফিষ্টদের মধ্যে যাদের চুরি বেশি, এরা সুরের কাতারে দাঁড়াবে। যাদের ডাকাতি বেশি, এরা ডাকাতের কাতারে দাঁড়াবে। যাদের খুন খারাপি বেশি, এরা খুনিদের কাতারে দাঁড়াবে। পাপিষ্ঠদের মধ্যে যারা সন্ত্রাসী, আল্লাহ বলেন হাশরের মাঠে তারা সন্ত্রাসীদের কাতারে দাঁড়াবে। সেই দিন যারা বিন্দু মাত্র পাপ করেছে, যথারীতি তওবা করে আল্লাহর কাছ থেকে তার মার্জনা না পেয়ে মরলে, বিন্দু মাত্র পাপ করলেও হাসরের মাঠে তার ফলাফল ভোগ করতে হবে। বিন্দু মাত্র পাপ করলেও আল্লাহ বলেন হাসরের মাঠে কি ভোগ করতে হবে? ফলাফল ভোগ করতে হবে। একটা মানুষকে গোপনে বোমা মেরে হত্যা নয়, একটা মানুষকে সামান্য একটু আঘাত করে থাকলে অন্যায় ভাবে হাসরের মাঠে তার প্রতিশোধ দিতে হবে। এ ব্যাপারে একটা চমৎকার একটা হাদিস শুনুন, বিষয়টা আপনারা সহজে বুঝতে সহজ হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাগণ, তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্তকে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত নাই, সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল বলেন, তোমাদের জবাব ভুল হয়েছে, যার টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত নাই সে অভাবগ্রস্ত নয়। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে আমাদেরকে শিক্ষা দিন, তাহলে আসলেই কে অভাবগ্রস্ত? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে অভাবগ্রস্ত ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি অনেক ভালো আমল করেছিল, অনেক নামাজ পড়েছিল, অনেক রোজা রেখেছিল, অনেক হজ করেছিল, অনেক যাকাত দিয়েছিল, অনেক কুরআন তেলাওয়াত করেছিল, কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ অপহরণ করেছিল। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই সমস্ত মানুষের প্রাপ্য আদায় করো। মানুষের প্রাপ্য আদায় করতে গিয়া সারা জিন্দেগীর নামাজ দিতে দিতে শেষ হয়ে যাবে, সারা জীবনের রোজা দিতে দিতে শেষ হয়ে যাবে, সারা জীবনের নেক আমল শেষ হয়ে যাবে। তারপর আরো কিছু মানুষ এসে বলবে, আমাকেও তুমি কষ্ট দিয়েছিলে, আমাকেও তুমি আঘাত করেছিলে, আমার সম্পদে তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছিলে। তখন সে বলবে, তোমাদেরকে দেওয়ার মতো আমার আর কোনো নেক আমল নাই। আল্লাহ বলবেন, যদি তোর নেক আমল না থাকে, এদেরকে যে কষ্ট দিয়েছিলে, এদেরকে যে আঘাত করেছিলে, এটা তো বাস্তব, সুতরাং এদেরকে দেওয়ার মতো নেক আমল যদি তোর না থাকে, এদের গুনাহ তুই নিয়া ডবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যা। বুঝে থাকলে বলুন, আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যদি অন্যায়ভাবে একটা মানুষ খুন করে থাকেন গোপনে বোমা মেরে, নামাজের দ্বারাই বেহেশতে চলে যাবেন না ওই খুনের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে? আপনি যদি জীবনে 50টা হজ করে থাকেন আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দেখে বোমা মেরে কোনো মানুষের হাত ভেঙে থাকেন, বোমা বিস্ফোরণ ঘটিয়ে কোনো মানুষের পা ভেঙে থাকেন, আপনি হজের দ্বারা কোরআন তেলাওয়াতের দ্বারা জান্নাতে চলে যাবেন না যার হাত ভেঙেছেন সন্ত্রাসী বোমার দ্বারা, যার পা ভেঙেছেন সন্ত্রাসী বোমার দ্বারা? আর যে সমস্ত মানুষের শান্তি, সামাজিক শান্তি ভঙ্গ করেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা, হয়তো নিজের নেক আমল তাদেরকে দিতে হবে, আর না হয় তাদের গুনাহ নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। এটা ইসলামের শিক্ষা। বুঝে থাকলে বলুন, ইসলামের শিক্ষার সাথে সন্ত্রাসের সম্পর্ক কি? সুরের সাথে পুলিশের যে সম্পর্ক, কথা বুঝতে পারছেন? আরেকটা ঘটনা বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী কিনা আর খ্রিস্টানদের নবী? ঈসা আলাইহিসসালাম। খ্রিস্টানদের সারা জীবনের সমস্ত গুনাহ অগ্রিম মাফ করার জন্য তিনি নিজেই ব্যবস্থা করে গেছেন, আর মুসলমানদের নবী কি বলেন শুনুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তের অংশ, নিজের কলিজার টুকরা, নিজের ঔরজ্য সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, তুমি নবীর ঘরে জন্ম হয়েছ, এজন্যই আল্লাহর বিচারে তুমি রেহাই পাবে না। আল্লাহর বিচারে রেহাই পেতে হলে এই দুনিয়ার জীবনে তোমাকে ভালো কাজ করতে হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যে নবী উম্মতের সমস্ত ভাবের অগ্রিম কাফফারা দেওয়ার জন্য নিজেই শাস্তি ভোগ করেছেন, সেই উম্মতে ভালো কাজ করার দরকার আছে? যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন নবীর ঘরে জন্ম হওয়ার কারণে এই রেহাই পাবে না, আল্লাহর বিচারে রেহাই পাইতে হলে কাজ তোমাকে ভালো করতে হবে, এই উম্মতে অসৎ কাজ করে আল্লাহর কাছে রেহাই পাওয়ার কোনো আশা আছে? সুতরাং মুসলমানদেরকে ইসলামের শিক্ষাই সন্ত্রাস থেকে রক্ষা করে, খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় শিক্ষাই সন্ত্রাসী বানায়। এবার বলুন, মুসলমানদেরকে সন্ত্রাস থেকে রক্ষা করে কে? নবী যে নিজের মেয়ে ফাতেমাকে বললেন নবীর ঘরে জন্ম হওয়ার কারণে রেহাই পাবে না, রেহাই পাও আল্লাহর দরবারে রেহাই পাইতে হলে নিজে ভালো কাজ করতে হবে দুনিয়ায়। এটা কোথাকার শিক্ষা? ইসলামের শিক্ষা। মানে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সন্ত্রাসী প্রতিষ্ঠান কয়, তাহলে সুরেরে কি পুলিশ কইল না, পুলিশরে কি চুর কইল না? এটা কুচক্রীদের কাজ, পুলিশরে চুর বলা আর চুরকে পুলিশ বলা যেমন কুচক্রীদের কাজ, ঠিক তেমনি ভাবে সন্ত্রাসকে জেহাদ বলা আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী প্রতিষ্ঠান বলা কুচক্রীদের কাজ। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের অন্যায় আঘাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে, যার হাতের অন্যায় আঘাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে সেই তো মুসলমান। সন্ত্রাসীদের হাতের আঘাত থেকে বাংলাদেশের 10 কোটি মুসলমান নিরাপদে আছে, তাহলে সন্ত্রাসীরা মুসলমান? আল্লাহ রাসূল তো বলেন সেই মুসলমান যার হাতের আঘাত থেকে অন্য ভাই মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনেরা বলেছেন সাতই মুসলমান, আর যদি কারো হাতের আঘাতের দ্বারা অন্য মুসলমান ভাই কষ্ট পায় আর এই কষ্ট দেওয়াকে যদি হালাল মনে করে অবশ্যই সে মুসলমান নয়, আর হারাম মনে করেও যদি কষ্ট দেয় সে নির্ভেজাল মুসলমান নয়, ভেজাল মুসলমান। সুতরাং সন্ত্রাসীরা যদি সন্ত্রাসকে হালাল মনে করে অবশ্যই মুসলমান নয়, আর সন্ত্রাসীরাও যদি হারাম মনে করেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এরা নির্ভেজাল মুসলমান নয়, ভেজাল মুসলমান। সুতরাং নির্ভেজাল মুসলমানই শিক্ষা দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া নির্ভেজাল মুসলমানই শিক্ষা দেওয়ার দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসাগুলির পৃষ্ঠপোষকতার মাধ্যমে সত্যিকারের ইসলামী শিক্ষা টিকিয়ে রাখার মাধ্যমে সন্ত্রাস দমন করার, সন্ত্রাসকে সমাজ থেকে উৎখাত করার সুমতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা